ورحمة الله وبركاته. الحمد لله وحده وكفى وسلام على عباده الذين اصطفى، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون. وقال النبي صلى الله تعالى عليه وسلم: ما تركت بعدي فتنة أضر على الرجال من النساء. آمنت بالله صدق الله العلي العظيم، وبلغنا رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. নারীর ফিতনা সম্পর্কে আমাদের এখানে দু সপ্তাহ আলোচনা হয়েছিল। তো যেমনিভাবে বিভিন্ন হাদিসের মধ্যে নারীর অনেক ফজিলত উল্লেখ করা হয়েছে, পাশাপাশি আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অসংখ্য হাদিসের মধ্যে নারীর ফিতনার ব্যাপারে সতর্ক থাকতেও আদেশ করেছেন। তো কিছু কিছু ফিতনা সম্পর্কে তো গত দুই সপ্তাহব্যাপী আলোচনা হয়েছে সংক্ষিপ্ত পরিসরে। তো এই সপ্তাহে ইনশাআল্লাহ বিশেষভাবে আমরা যেই দিকটার উপর আলোকপাত করব, যে এই ফিতনা, যেই ফিতনাকে রাসূল বলেছেন এই উম্মতের পুরুষের জন্য সবচেয়ে বেশি ক্ষতিকর ফিতনা, এই ফিতনার ব্যাপারে আমরা কিভাবে সতর্কতা অবলম্বন করব এবং এ থেকে কিভাবে বাঁচব। সমস্যা নয় তো চিহ্নিত করলাম, কিন্তু সমাধানের পথ কি? আমি জানলাম যে আমার ক্যান্সার হয়েছে, আমার ডায়াবেটিস ধরা পড়েছে, কিন্তু এখান থেকে আমার বের হয়ে আসার পথ কি, এই পথটাও তো জানা দরকার। তো এই সপ্তাহে ইনশাআল্লাহ সংক্ষিপ্ত পরিসরের মধ্যে আমরা এই বিষয়টি আলোকপাত করার চেষ্টা করব। প্রথম বিষয় হলো, একটা ভুল ধারণা আমাদের থেকে সরা দরকার। সমাজের মধ্যে কিছু কিছু পীরের কারণে একটা ভুল ধারণা ছড়িয়ে পড়েছে, যার কোনো পীর নাই তার কোনো হেদায়েত নাই। আপনি যে কোনো সমস্যা নিয়ে তার কাছে যান যে হযরত আমি আমার চোখের হেফাজত করতে পারি না, মনের মধ্যে বিভিন্ন খারাপ খেয়াল আসে, আমার দ্বারা নিজের অনিচ্ছা সত্ত্বেও অনেক গুনাহ হয়ে যায়, যেই সমস্যা নিয়েই যান না কেন, ওষুধ একটা, ওষুধ হলো আমার কাছে মরিদ হও, আমি যেভাবে বলি সেভাবে চলো, ব্যাস অটোমেটিক হেদায়ত পেয়ে যাবে। কিন্তু মনে রাখতে হবে, দুনিয়ার মধ্যে এক ব্যক্তি কখনো আরেক ব্যক্তির পথ চলে দিতে পারে না। কোনো হাক্কানি শায়খ যদি হন, সর্বোচ্চ তিনি আপনাকে একটা পথ দেখাতে পারবেন, কিন্তু আপনার পথ তিনি কোনোদিনও চলে দিতে পারবেন না। অন্যথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বড় শায়খ আর কে ছিল? সেই রাসূলের পাশে তো আবু জাহাল, আবু তালেব, উতবা সাহেবের মতো লোকও ছিল, সবাই তো আর আবু বকর আর ওমর হয়ে যায়নি। তার মানে একজনের পরশে আসলেই অটোমেটিক নিজের কিছু করা লাগবে না, ভেতরে ইমানও আনতে হবে না, কোনো আমলও করতে হবে না, ব্যাস তাকে দেখবেন, তার দিকে একটু নজর পড়বে, দুই চার দিন তার পাশে থাকবেন আর অটোমেটিক আল্লাহর ওলি হয়ে যাবেন, এরকম কোনো সিস্টেম ইসলামের মধ্যে নাই। যে কোনো পথে চলতে হবে নিজেকে, যেখানে আল্লাহ তাআলা তার নবীকে বলে দিচ্ছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে নবী, যাকে ভালোবাসেন তাকে হেদায়েত দিতে পারবেন না। আপনি চাচ্ছেন আপনার চাচাকে মুমূর্ষু অবস্থায় কালিমা পড়াবেন, চাইলেই হবে না, হেদায়েত আপনার হাতে না, ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে চান তিনি তাকে হেদায়েত দিতে পারেন, আল্লাহ ইচ্ছা করলেই হয়ে যায়, কিন্তু আপনি ইচ্ছা করলে হবে এরকম কোনো গ্যারান্টি নেই। তো যেখানে রাসূলের ব্যাপারে এই কথা, তিনি যাকে ভালোবাসবেন, যার সঙ্গে তার মহব্বত থাকবে, তাকে হেদায়েত দেওয়ার ক্ষমতাও রাসূলের হাতে নেই, সেখানে রাসূলের পরের সাধারণ সাধারণ এক একজন মানুষের হাতে কিভাবে এই ক্ষমতা থাকতে পারে, যাকে ভালোবাসবে তাকে হেদায়েত দিয়ে দিবে। অসংখ্য হাদিসের মধ্যে রাসূল আমাদেরকে বলে গিয়েছেন, দুই জিনিসকে আঁকড়ে ধরো, কোরআন এবং সুন্নাহ। তোমাদের মধ্যে দুই জিনিস রেখে গেলাম, যতদিন আঁকড়ে ধরে রাখবে পথ হারাবে না, কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব, ও সুন্নাত রাসূলিহি, এবং আল্লাহর নবীর জীবনাদর্শ, তার সুন্নাহ। তো এই হাদিসের অর্থ কি? স্পষ্ট বোঝা যাচ্ছে যে দুটো জিনিসকে আঁকড়ে ধরে রাখলে পথ হারাবো না। তৃতীয় আরেক জিনিস কোত্থেকে আসলো? যে একমাত্র পীর যদি ধরি, কোরআন সুন্নাহ নাও ধরি আমি হেদায়েতের উপর, আর পীর যদি না ধরি, কোরআন সুন্নাহ ধরে রাখি, তাও আমি হেদায়েতের বাইরে। তো এই কথাগুলো তো অসংখ্য আয়াত এবং হাদিসের সঙ্গে সাংঘর্ষিক। তো একটা বিষয় ক্লিয়ার থাকা দরকার, শায়খ দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। রিসালাতুল মুস্তারশিরিন প্রসিদ্ধ কিতাব, তাসাউফের কিতাব, অনেকে হয়তো দেখেছেন বা নাম শুনেছেন। তো ইমাম মুহাসিবি রহমতুল্লাহ আলাইহি রিসালাতুল মুস্তারশিরিন গ্রন্থ, যার তালিক করেছেন শেখ আব্দুল ফাত্তাহ আবু বুদ্দা রাহিমাহুল্লাহ, তো সেখানে লম্বা আলোচনা করেছেন একটা বিষয় সম্পর্কে। এছাড়াও প্রাচীন সালাফে সালেহিনের যে কিতাবগুলো আছে তাজকিয়া সম্পর্কে, ইসলাহ সম্পর্কে একাধিক জায়গায় এই সমস্ত বিষয়ে আলোচনা এসেছে যে শায়খ কয় প্রকার, দুই প্রকার, একটা হলো শায়খে তালিম আর একটা হলো শায়খে তারবিয়াত। তালিম মানে হলো ইলম শিক্ষাদান, আর তারবিয়াত মানে হলো আমরা তো বাংলায় অনেক সময় তরবিয়াত বলি, মুরব্বীরা আমাদের তরবিয়াত করেন। তো শায়খ দুই প্রকার, শায়খে তালিম শায়খে তারবিয়াত, অর্থাৎ এক প্রকার শায়খ তার অনুসারীকে ইলম শেখান আর এক প্রকার শায়খ তার অনুসারীকে তারবিয়াত করেন। শায়খে তালিম সবার জন্য অপরিহার্য, ইলম শেখার জন্য কোনো একজন শায়খ অপরিহার্য। ইলম নিজে নিজে আবিষ্কার করা যায় না, বানানো যায় না, কারণ ইলম তো সেটাকেই বলা হবে যেটা কোরআন এবং সুন্নার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে। তো আপনি যেটা বুঝলেন সেটা কোরআন সুন্নার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নাকি সাংঘর্ষিক, এটা চিহ্নিত কিভাবে করবেন? চিহ্নিত করার জন্য এই শাস্ত্রে অভিজ্ঞ একজন ব্যক্তি দরকার। তো ইলম একা একা শেখার বিষয় না, কারণ আমাদের ইলমটা এসেছে অনেক পূর্ব থেকে। আল্লাহ পাঠিয়েছেন জিব্রিলের দ্বারা রাসূলের উপর, রাসূল থেকে সাহাবীদের কাছে, তারপর সাহাবী থেকে তাবেঈদের কাছে, এভাবে ধাপে ধাপে এসেছে। যার কারণে কেউ যদি কোরআনের এমন কোনো তাফসির করে যেই তাফসির সালাফে সালেহিনের তাফসিরের সঙ্গে মিলবে না, সাহাবি তাফসির করেছেন একটা, তাবেঈরা তাফসির করেছেন একটা, সে এখানে বসে তাফসির করছে আরেকটা, তার তাফসির গ্রহণযোগ্য হবে না। তো ইলম শেখার জন্য একজন শেখ নিঃসন্দেহ অপরিহার্য। তবে শেখে তারবিয়াত, যে আমি হেদায়তের পথে চলতে চাই, হেদায়তের পথে চলার জন্য কোরআন এবং সুন্নাহ যথেষ্ট হচ্ছে না, আরেকজন শেখের দরকার। তো এই ব্যাপারে রিসালাতুল মুস্তাফসিদিনের মধ্যে লেখা হয়েছে, মানুষও দুই রকম। কিছু মানুষ আছে যাদের মধ্যে আল্লাহ তাআলা পর্যাপ্ত আকল বিবেক দিয়েছেন এবং তাদের মধ্যে পর্যাপ্ত ইলমও আছে, যে ইলমের দ্বারা তারা হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করতে পারে, আলো এবং আধারকে চিনতে পারে, হকানি আলেম আর ভণ্ড আলেমেরও পার্থক্য করতে পারে। তো যেই ব্যক্তির অবস্থা এরকম তার জন্য শেখে তারবিয়ার দরকার নেই। কিন্তু যেই ব্যক্তির পর্যাপ্ত ইলম নেই, যেই ব্যক্তির আকলের মধ্যেও স্বল্পতা আছে, হক বাতিল চিনতে পারে না, একেবারে তাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলে তারপর বোঝে, এর আগে বোঝে না, কিরকম মানুষ নেই সমাজে, তাদের জন্য তালিমের শায়খও লাগবে, তারবিয়াতের শায়খও লাগবে। এটা তার অপরিপূর্ণতার কারণে, কোরআন হাদিসের দুর্বলতার কারণে না, যে কোরআন হাদিস এখন অক্ষম হয়ে গেছে আর কাউকে হেদায়ত দিতে পারে না, নাউযুবিল্লাহ, এরকম না, বরং তার মধ্যে অপূর্ণতা আছে, তার আকলেও অপূর্ণতা, তার ইলমেও অপূর্ণতা, যার কারণে তার জন্য বিষয়টা প্রয়োজন হচ্ছে। তো শায়খ কয় রকম হচ্ছে? দুই রকম, শেখে তালিম আর শেখে তারবিয়াত। অর্থাৎ এক প্রকার শেখ আমাকে ইলম শেখাবেন, সব বিষয়ের ইলম, কিভাবে আমার চরিত্র ঠিক রাখবো ইলমও শেখাবেন, সব বিষয়ের ইলম শেখাবেন। তো শেখে তালিম অপরিহার্য, যিনি আমাকে প্রথমে ইমান শেখাবেন, আকীদা শেখাবেন, এরপর আমার আমল সংশোধন করবেন, তারপর আমার আর্থিক লেনদেন, সামাজিক আচার আচরণ, আমার চরিত্র, আমার রাজনীতি, আমার দৃষ্টিভঙ্গি, আমার মন মানসিকতা, সকল ব্যাপারে আমাকে ইলম শিক্ষা দিবেন। এলেমও আংশিক এলেম না, যে ফিল্টারিং করে এলেম শেখাবেন, যতটুকু এলেম শিখলে আমার দুনিয়াও ঠিক থাকে, শয়তানও রাজি থাকে, ততটুকু এলেম শেখাবেন না, পরিপূর্ণ ইসলামের এলেম শেখাবেন, আমাকে চিনিয়ে দিবেন। আর আমি আগেই বলেছি, তিনি শুধু চিনিয়েই দিতে পারবেন, পথ চালিয়ে দেওয়ার ক্ষমতা কারো হাতে নেই। আর শেখে তারবিয়াত অর্থাৎ যিনি শুধু এলেম শেখাবেনই না, বরং হাতে কলমে ধরে ধরে তারবিয়াত করবেন। তো এটা অপরিহার্য কিছু মানুষের জন্য, ঢালাওভাবে সবার জন্য অপরিহার্য বলার সুযোগ নেই। তো এখন আপনি বলবেন, ওই যে পীর সাহেবরা যে দুইটা আয়াতের অপব্যাখ্যা করে, এক নম্বর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন, সূরা তাওবার আয়াত 11 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠার আয়াত, হে ইমানদাররা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে থাকো, শুনেছেন না এটা? তো এখান থেকে ব্যাখ্যা করা হয়, আল্লাহকে ভয় করার জন্য, তার মানে আল্লাহকে পাওয়ার জন্য সত্যবাদী পীরকে ধরতে হবে। আল্লাহ কিন্তু পীর শব্দ বলেননি, আল্লাহ বলেছেন সাদিকিন, যার বাংলা অর্থ সত্যবাদী। তো সাদিকিনের ব্যাখ্যা আমাদের এই সমস্ত অঞ্চলে হয়ে গেছে পীর। তো সাদিকিনের ব্যাখ্যা পীর, এই ব্যাখ্যা না করেছেন রাসূল, না করেছেন সাহাবী। তাহলে সাদিকিনের ব্যাখ্যা কি? দেখেন, তাফসীরের অনেকগুলো ভাগ আছে। এক নম্বর ভাগ হলো আল কুরআন ইউফাসসিরু বাযুহু বাযা, কোরআনের এক আয়াত আরেক আয়াতে তাফসীর করে। কোন জায়গায় একটা কথা সংক্ষিপ্তভাবে আছে, একই কোরআন আরেক জায়গায় সেটাকে বিস্তারিতভাবে বলে দিয়েছে। যেমন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, সূরা ফাতিহার আয়াত, ওই সমস্ত মানুষের পথ যাদের উপর আপনি নিয়ামত বর্ষণ করেছেন। তো কাদের উপর নিয়ামত বর্ষণ করেছেন জানবো কিভাবে? তো নিজের বিবেককে জিজ্ঞেস করার দরকার নেই। একই কোরআনে 5 নম্বর পারায় আল্লাহ নিজেই জানিয়ে দিয়েছেন, আল্লাহ নিয়ামত বর্ষণ করেছেন 4 শ্রেণীর উপর, মিনান নাবিয়্যিন ও সিদ্দিকীন ও সুহাদা ও সালেহীন, নবী সিদ্দিক শহীদ এবং সালেহীন যারা। তো এক কোরআনের মধ্যে যেখানে কোরআনের এক আয়াতের ব্যাখ্যা আরেক আয়াতে আছে, সেখানে কোরআন থেকে ব্যাখ্যা নেবেন না বিবেক থেকে ব্যাখ্যা বের করবেন? তো সাদিকিনের ব্যাখ্যা কোরআনেই আল্লাহ করে দিয়েছে। সুতরাং এই বিবেক থেকে গুটিয়ে গুটিয়ে পীর মাশায়েখ বের করার কোনো দরকার নেই। কোথায় করেছেন? সূরাতুল বাকারায় 2 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা সর্বশেষ আয়াত, কেউ চাইলে খুলে দেখতে পারেন। আল্লাহ তাআলা অনেকগুলো সিফাতের কথা বলেছেন, ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا। অনেকগুলো গুণ বলে আল্লাহ বলছেন, এই গুণগুলো যাদের মধ্যে আছে তারা হলো সাদিকিন। তো এক নজরে শুধু গুণগুলো বলে যাই। 1 নম্বর গুণ হলো যারা ঈমান এনেছে বিল্লাহ আল্লাহর উপর, ওয়াল ইয়াউমিল আখির শেষ দিবস কিয়ামতের দিনের উপর, ওয়াল মালাইকা ফেরেশতাদের উপর, ওয়াল কিতাব আসমানি কিতাবের উপর, ওয়াল নাবিয়িন নবীদের উপর। তো 1 নম্বর গুণ হলো ঈমান। ওয়া আতাল মাল আলা হুব্বিহি যাউল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনাস সাবিল ওয়াস সাইলিন, এবং সম্পদ দান করেছে। 1 নম্বর গুণ ছিল ঈমান, 2 নম্বর গুণ হলো দানের গুণ, সম্পদ দান করেছে। আলা হুব্বিহি সম্পদের প্রতি ভালোবাসা থাকা সত্ত্বেও, তার মানে তুচ্ছ সম্পদ না, একটা আতর তাকে কেউ দিয়েছে, আতরের ঘ্রাণ ভালো লাগে না, এবার হুজুরকে এসে বলে হুজুর আপনার জন্য হাদিয়া। তো এই সম্পদের উপর তো তার কোনো মহব্বতই নাই, এটা দেওয়ার মধ্যে ফজিলত নেই। আল্লাহ তাআলা 4 নম্বর পারার প্রথম আয়াতেই বলেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যেই সম্পদকে ভালোবাসো যতদিন সেই সম্পদ থেকে খরচ না করবে তোমরা পুণ্য অর্জন করতে পারবে না। কারণ সম্পদ অর্জন করলাম মানে আল্লাহকে দিয়ে আল্লাহকে ধনী বানালাম, বিষয়টা তো এরকম না। বিষয় হলো আমার অন্তরের কোরবানি আমি কতটুকু দিচ্ছি। যেই সম্পদের প্রতি ভালোবাসা নেই সেটা ত্যাগ করার মধ্যে কোনো কোরবানিও নেই, যেটার প্রতি ভালোবাসা আছে সেটা ত্যাগ করার মধ্যে কোরবানি আছে। তো সম্পদের প্রতি ভালোবাসা আছে এত সত্ত্বেও সম্পদ দান করেছে, কাদেরকে সেটাও আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। 1 নম্বরে দাবিল কোরবা নিকটাত্মীয়। অনেকে আছে বিভিন্ন সময়ে মানুষকে দেখানোর জন্য বড় বড় অ্যামাউন্ট দান করে, মাহফিলের মধ্যে হাত উঁচিয়ে বলে আমি 10 লাখ দেবো, খোঁজ নিলে দেখা যায় তার বোন অসহায়, তার অনেক নিকটাত্মীয় খেতে পারে না, পড়তে পারে না, বাচ্চাদের পড়ালেখার ব্যবস্থা করাতে পারে না, কিন্তু সেদিকে নজর নেই, কারণ সেখানে খরচ করলে দুনিয়ার কেউ জানবে না। কিন্তু এখানে যদি সে 10 লক্ষ টাকা দেয়, হুজুরও তার নামে নারায়ে তাকবীর দিবে, বড় বড় চিৎকার করবে, সব জায়গায় টানিয়ে দেওয়া হবে, আলাদা একটা ক্রেডিট পাবে সে, এজন্য এখানে খরচ করে। আল্লাহ বলছেন 1 নম্বর খরচের খাত দাবিল কুরবা নিকটাত্মীয়, 2 নম্বরে ওয়াল ইয়াতামা ইয়াতিম, ওয়াল মাসাকিন নিঃস্ব, ওয়াস সাইলিন ভিক্ষুক প্রার্থী, অফির রিকাব এবং দাস মুক্তির ক্ষেত্রে সম্পদ খরচ করে। আমি আগে একদিন আলোচনা করেছিলাম, যদিও এই সমাজ ইসলামী খেলাফত না থাকার কারণে দাস প্রথা নেই, কিন্তু এই সময় এই ফজিলত কি আমাদের হাতছাড়া হয়ে যাবে? তো একটা পথ অনেক মুফাসসিরগণ উল্লেখ করেছেন, যে বর্তমান সময়ে যেই সমস্ত মানুষ মাজলুমভাবে কারাবন্দী, অপরাধ করেনি, মিথ্যা মামলায় ফেঁসে জেলখানায় পড়ে আছে, তো এই জেলখানার জীবনও এক ধরনের গোলামীর জীবন, দাসের জীবন। তো কেউ যদি এরকম নিরাপরাধ ব্যক্তি, আবার অপরাধীর পেছনে না, নিরাপরাধ ব্যক্তি বাস্তবেই মাজলুম, এরকম ব্যক্তিকে মুক্ত করার জন্য যদি খরচ করে, সেও ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ দাস মুক্তির সওয়াব কিছুটা হলেও পাবে। তাফির রিকাব। তো আমরা এই ক্ষেত্রে যদিও দাস মুক্তির উপর আমল করতে পারবো না, যেহেতু আমাদের সমাজে সেটা নেই, কিন্তু আমরা মাজলুম যারা আছে তাদেরকে মুক্ত করার পেছনে যদি আমরা খরচ করি, তাহলে ইনশাআল্লাহ সেই ফজিলত আমরা পাবো। খরচ করা তো দূরের কথা, আজকাল কেউ যদি মাজলুম ভাবেও কারাবন্দী হয় তাকে কেউ চেনেও না, এমনকি কত হক্কানি রব্বানি ওলামায়ে কেরাম জেলখানার মধ্যে পড়ে আছেন মিথ্যা মামলায় ফেঁসে। তাদের দিকে কেউ ফিরেও তাকাচ্ছে না, এমনকি তাদের নিয়ে তাদের গোত্রের তাদের জ্ঞাতি ভাইরাও ভাবার সময় পাচ্ছে না। তারা ভাবছে আমাদের কত চিন্তা আছে, আমাদের মসজিদ মাদ্রাসা ফ্যামিলি আমাদের প্যাট পিট কত দায়িত্ব আছে, এখন যদি তাদের নিয়ে ফিকির করি যদি আবার আমার উপরও কোনো বিপদ চলে আসে, নাউজুবিল্লাহ মিন যালিক, এটা কোনো মুসলমানের আচরণ হতে পারে না। মুসলমান তো সেই ব্যক্তি যে অন্যের দুঃখে কাঁদে, অন্য মুসলমান ভাইয়ের কষ্টে আমার মনের ভেতর যদি কোনো কষ্ট না আসে, বুঝতে হবে ঈমানের দাবি এখনো মুখে রয়ে গেছে, ভেতরে প্রবেশ করেনি। এক ওসমানের জন্য যদি 1400 সাহাবি এবং খোদ রাসূল মৃত্যুর বায়াত নিতে পারেন, সেখানে হাজার হাজার ওসমান বা এরকম নিরপরাধভাবে কাউকে হত্যা করা হয়েছে, কাউকে বন্দি করে রাখা হয়েছে, কিন্তু তাদের জন্য এরকম মৃত্যুর শপথ নেওয়ার মতো কোনো সেই সাহাবিদের আদর্শ জিন্দেকারি কাউকে খুঁজে পাওয়া যায় না। তো সুন্নত মানে শুধু খাবারের পর মিষ্টি খাওয়া না, যেটা কোনো সুন্নতই না, মানুষ বানিয়ে ফেলেছে। সুন্নত তো ছিল এগুলো, যেগুলো রাসূলের সিফাত ছিল, সাহাবিদের সিফাত ছিল, কিন্তু সমাজে মরে গেছে, সেগুলোকে যদি জিন্দা করতে পারতাম তাহলে আল্লাহ তাআলা শহীদের সওয়াব দিতেন। যেই সুন্নত সমাজের মধ্যে প্রচলিত সেই সুন্নতের উপর যদি আমল করেন সেটাকে আমল বলা হয়, জিন্দা করা বলা হয় না। জিন্দা তো সেটাকেই করা যায় যেটা মরে গেছে। আপনি মেসওয়াক করছেন, নিঃসন্দেহে এটা একটা সুন্নত, কিন্তু এটা সুন্নত জিন্দা না, সুন্নত আমল। কিভাবে সুন্নত আমল? কারণ মেসওয়াককে সমাজে আর কেউ করে না, আপনি একাই করছেন, সমাজের মধ্যে প্রচলিত আছে, আপনি করছেন, একটা আমল করছেন, আমলের সওয়াব অবশ্যই পাবেন। কিন্তু হাদিসে যে বলা হয়েছে যে মৃত সুন্নতকে জিন্দা করলে আল্লাহ শহীদের সওয়াব দিবেন, এটা তো সেই সুন্নতের ব্যাপারে প্রযোজ্য হবে যেটা মরে গেছে। সমাজে কত সুন্নতি মরে গেছে, একাধিক বিয়ে, কি এটা খারাপ কিছু? বাল্য বিয়ে খারাপ কিছু? যদি বলেন খারাপ, তাহলে বলতে হবে আপনার নবী এই খারাপ কাজটা করেছে। আর শুধু নবী না, বঙ্গবন্ধু বাল্য বিবাহ করেছে, তাহলে তিনিও খারাপ কাজটা করেছেন, নাউজুবিল্লাহ। তাহলে বাল্য বিয়েও খারাপ না, আবার একাধিক বিয়েও খারাপ না। সমাজের মধ্যে এগুলো এখন অপ্রচলিত, একাধিক বিয়ে তো পুরোই অপ্রচলিত। হ্যাঁ, বাল্য প্রেম অপরিচিত না, একেভাবে বাল্য ধর্ষণ, তারপর বাল্য লিভ টুগেদার, এগুলো কোনোটাই সমাজে অপ্রচলিত না, সবগুলো জারি আছে, একটা জায়গায় শুধু নিষেধাজ্ঞা। হ্যাঁ, এমন হতে পারতো যে বালিকা যারা, যাদের এখনো প্রাপ্তবয়স্কই হয়নি, তাদের বিয়ের ক্ষেত্রে কিছুটা অনুৎসাহিত করা হচ্ছে। বাকি এই ক্ষেত্রে কথা হলো বালিকা কয় বছর পর্যন্ত থাকে, এই ফতোয়া কি ইসলাম থেকে নিতে হবে না পাশ্চাত্য থেকে আমদানি করতে হবে? ইসলাম তো জানিয়ে দিয়েছে কত বছর পর্যন্ত বালক বালিকা থাকে আর কত বছর পর সে বালেগ হয়ে যায়, ইসলাম জানিয়ে দিয়েছে, তো সেটাকে বালিকা বলা যায়। কিন্তু এখন যদি কোনো দেশের মধ্যে থাকে 50 বছর পর্যন্ত বালিকা, আর 50 পার হলে তাহলে হয় সাবালক, তাহলে এই কথা তো আর কোনোদিনও গ্রহণযোগ্য হবে না। তো যেটা বলছিলাম, তো সমাজের মধ্যে এখন একাধিক বিয়ের সুন্নত প্রচলিত নেই। এখন দুনিয়ার মধ্যে কয় ফ্যামিলি এরকম পাবেন, কয়জন অভিভাবক এরকম পাবেন যে তার মেয়েকে দ্বিতীয় স্ত্রী হিসেবে কারো হাতে সঁপে দেবে? এমনকি কোনো হুজুরও যদি দ্বিতীয় বিয়ে করে, সমাজ তাকে কোন চোখে দেখে বলেন? আপনাদের দেশে কোন চোখে দেখে? হ্যাঁ, আরব বিশ্বের চিত্র এখনো ভিন্ন, যারা আরবে সফর করেছেন জানা থাকার কথা। কিন্তু আমাদের এই সমস্ত জাহিলি দেশের জাহিলি সমাজের মধ্যে এটাকে কোন চোখে দেখা হয়? কেউ যদি পতিতালয়ও সময় দেয়, এটাকে যতটা না খারাপ চোখে দেখা হয়, একাধিক বিয়ে যদি করে এর চাইতে অনেক বেশি খারাপ চোখে দেখা হয়। তো যাই হোক, এটা আমাদের আজকের আলোচ্য বিষয় না। তো দুই সিফাতের কথা বললাম, এক নম্বরে আল্লাহর উপর ঈমান, দুই নম্বরে দান, ওয়া আকামাস সালাত, তিন নম্বরে নামাজ কায়েম করে, ওয়া আতাজ যাকাত, যাকাত আদায় করে, ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, কাউকে অঙ্গীকার দিলে অঙ্গীকার পূরণ করে। এর পরের যে গুণগুলো আছে এটা লক্ষণীয়। আপনি বলবেন এই গুণগুলো তো পীরমাশায়েকদের মধ্যেও আছে, ঈমান আছে, দান সদকা আছে, নামাজ কায়েম আছে। নামাজ কায়েম কতটুকু আছে আল্লাহ ভালো জানে, নামাজ পড়ে বাকি নামাজ কায়েমের সিফাত কতটুকু আছে আল্লাহ ভালো জানে, যাকাত আদায় করে, অঙ্গীকার পূরণ করে, কিন্তু এর পরের সিফাতগুলো লক্ষণীয়। আস-সাবিরিনা ফিল বাসা ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস, সুখের অবস্থায়ও সবর করে আর বিপদে পড়লেও সবর করে আর জিহাদের ময়দানে সবর করে। উলাইকাল্লাযিনা সাদাকু, এরাই হলো সত্যবাদী। তো আল্লাহ যে কোরআনে বললেন তোমরা আল্লাহকে ভয় করো এবং সাদিকিনের সঙ্গে থাকো, তো সাদিকিনের যেই কয়টা সিফাত আল্লাহ নিজে উল্লেখ করেছেন, এর মধ্যে অন্যতম সিফাত হলো জিহাদের ময়দানে গিয়ে সবর করে। জনবল কম, অস্ত্রবল কম, সব দিক থেকেই স্বল্পতা আছে, তারপরও সেখানে সবর করে, ভেঙে আসে না, পলায়ন করে না, পৃষ্ঠ প্রদর্শন করে না, শাহাদাতের তামান্নায় আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার আশা নিয়ে ময়দানের মধ্যে এগিয়ে যায়, তারা হলো সাদিকিন। তো যারা জিহাদের বিরোধিতা করে তারা কোনোদিন সাদিকিন? যারা জিহাদের অপব্যাখ্যা করে, জিহাদের সঙ্গে পাল্টে ফেলে, তারা সাদিকিন? এমনকি যাদের জবান দিয়ে বোম মারলেও কোনোদিন জিহাদ শব্দ বের হয় না, ইসলামের সব বলতে রাজি, এমনকি সন্ত্রাসের বিরুদ্ধেও বলে কিন্তু জিহাদের পক্ষে বলার সাহস কোনোদিন সে করে না, সে কি সাদিকিন? না। তো ব্যাখ্যা পাল্টে ফেলা হয়েছে। সাদিকিন আল্লাহ কোরআনে আদেশ দিয়েছেন, সাদিকিনের সঙ্গে থাকো, সাদিকিনের পরিচয় আল্লাহ দিয়েছেন, কিন্তু সেই পরিচয় কোনো দিনও তুলে ধরা হয় না, অন্তত আমি শুনিনি। তো যেটা বলছিলাম, এই যে কথা পীর না ধরলে কোনো হেদায়ত পাওয়া যাবে না, স্পষ্ট কোরআন এবং সুন্নার সঙ্গে সাংঘর্ষিক, এবং এর পক্ষে কোরআন এবং সুন্না থেকে একটা দলিলও কেউ দিতে পারবে না। যতগুলো দলিল দেয় দলিলের অবস্থা হলো এরকম, একটা শুধু নমুনা দিলাম। আজকে আমাদের আলোচ্য বিষয় এটা না, এজন্য আর এই বিষয়ে আলোচনা লম্বা করছি না, কিন্তু তারা যতগুলো দলিল দেয়, আপনি বলবেন তারাও তো কোরআন থেকে দলিল দেয়, হাদিস থেকে দলিল দেয়, কিন্তু দলিলের অবস্থা হলো এরকম, অর্ধেক নেবে কোরআন থেকে আর অর্ধেক বের করবে নিজের পেট থেকে, কোরআনের অর্ধেক আড়াল করবে, নিজের অর্ধেকের মিশ্রণ ঘটাবে। আল্লাহ তাআলা কোরআনে বলেছিলেন, লা তালবিসুল হাক্কা বিল বাতিল, হকের সঙ্গে বাতিলকে মিশ্রিত করে ফেলো না, ওয়ালা তাকতুমুল হক, এবং হককে গোপন করো না, ওয়া আনতুম তাআলামুন, জেনে বুঝে ইলম থাকা সত্ত্বেও। তো এজন্য নারীর ফিতনা সম্পর্কে যদি সচেতন হই, এরপরের কাজ তো হলো এই ফিতনা থেকে বাঁচার জন্য নিজেকেই চেষ্টা করতে হবে, নাকি পীর সাহেবের হাতে বায়াত দিলে উনি চেষ্টা করে দিবেন? তো নিজেকেই চেষ্টা করতে হবে, মৃত্যু পর্যন্ত চেষ্টা চালিয়ে যেতে হবে। আগে আমি একদিন বলেছিলাম, ইসলামের ক্ষেত্রে যেই মানুষের কোরবানি যত বেশি, যার ত্যাগ যত বেশি, তার ফজিলত তত বেশি। যার ভেতরে শাহবাত কম, খুব সহজেই নিজেকে নারীর ফিতনা থেকে বাঁচাতে পারে, তার ভেতরে উত্তেজনা কম, সেই ব্যক্তির তুলনায় যার উত্তেজনা বেশি কিন্তু সে আল্লাহর ভয়ে নিজেকে কন্ট্রোল করে, এর ফজিলত হাজার হাজার গুণ বেশি। কারণ ইসলামের মধ্যে আল্লাহ তাআলা আমার ঈমান দিয়ে, আমার আমল দিয়ে আল্লাহ কি করবেন? আল্লাহ তো ত্যাগ দেখতে চান, ত্যাগ। কোরবানির ব্যাপারে যেরকম বলছেন, লাইয়ানাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা, আল্লাহর কাছে তোমার প্রাণীর গোশতও পৌঁছে না, তোমার পশুর রক্তও পৌঁছে না। কত বড় গরু কোরবানি করলে গোশত কার বেশি হলো সেই গোশত আল্লাহর কাছে যাবে, আল্লাহ বেশি করে পাবে না, কোনোদিনও বিষয়টা এরকম না। ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, আল্লাহর কাছে তোমাদের তাকওয়া পৌঁছে, কে কতটুকু বেশি ভয় করো, আল্লাহর জন্য কত বেশি ত্যাগ করো, আল্লাহ সেটা দেখতে চান। আল্লাহ তোমাদের চেহারাও দেখেন না, তোমাদের বডিও দেখেন না, আল্লাহ দেখেন তোমাদের অন্তর এবং তোমাদের আমল। তো এজন্য নারীর ফিতনা থেকে বাঁচার জন্য কিছু পদক্ষেপ নিজেকেই নিতে হবে। কোরআন এবং হাদিসের আলোকে যদি আমরা বিশ্লেষণ করি, আমাদেরকে কিছু দিক নির্দেশনা খোদ কোরআন এবং হাদিসের মধ্যেই দেওয়া হয়েছে। যদি এই কাজগুলো করি ইনশাআল্লাহ আমরা এই ফিতনা থেকে বাঁচতে পারব। তবে এর জন্য রেডিমেড কোনো পদ্ধতি নেই যে আপনি আমার কাছে আসবেন, একটা তাবিজ আপনার গলায় ঝুলিয়ে দেব, অথবা একটা ট্যাবলেট আপনাকে খাইয়ে দেব, ব্যাস আর কোনো ফিতনা আপনার ভেতরে আসবে না, এরকম না। কোনো কোনো সাহাবি, সাহাবিরা যেহেতু বেশিরভাগ সময় মদিনার জীবনে জিহাদের ময়দানে কাটাতেন, তো জিহাদের ময়দানে কি বউ থাকতো বা দাসী থাকতো? কিছুই তো না। তো লম্বা লম্বা সময় কাটাতেন, তো বিভিন্ন ধরনের উত্তেজনা শরীরের মধ্যে আসতো, কষ্ট হতো তাদেরকে। এক সাহাবি রাসূলের কাছে এসে অনুমতি চাচ্ছেন, হে রাসূল, আপনি যদি অনুমতি দেন আমরা খাসি হয়ে যাব। খাসি তো বোঝেন, অন্ডকোষ বের করে ফেলবো আর আমাদের চাহিদা থাকবে না, তো আমরা তখন লম্বা সময় যদি জিহাদের ময়দানে কাটাই তারপর আমাদের কষ্ট হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তাদেরকে অনুমতি দিলেন না। সাহাবি বললেন, যদি অনুমতি দিতেন লাখতাসাইনা, আমরা সবাই খাসি হয়ে যেতাম, কারণ আমাদের অন্তরের চাহিদা এই নারীদের দিকে ছিল না, অন্তরের চাহিদা ছিল আল্লাহর দিন প্রতিষ্ঠা করার দিকে, এটা অন্তরায় হয়ে যাচ্ছিল। তো যদি শুধু অনুমতি দিতেন, একজনকে অনুমতি দিতেন, আমরা সবাই খাসি হয়ে যেতাম, কিন্তু রাসূল অনুমতি দেননি। তার মানে দুনিয়াকে আল্লাহ এই সিস্টেম করেই বানিয়েছেন, আল্লাহ চাইলে চাহিদা দিতেনই না আমাদের মধ্যে, কিন্তু যদি নাই দেন পরীক্ষা হবে কিভাবে? অনেকে বলে আল্লাহ শয়তানকে কেন বানালেন, ভেতরে নফস কেন বসিয়ে দিলেন? আরে ভাই, শয়তান আর নফস যদি না রাখতেন আল্লাহ দুনিয়ায় পাঠানোরই বা কি দরকার ছিল? তাহলে তো সৃষ্টি করে জান্নাতে রেখে দিলেই হতো, আর মানুষেরই বা কি দরকার ছিল, ফেরেশতারাই তো ছিল। একদিকে জান্নাত, একদিকে জাহান্নাম, একদিকে আল্লাহ রাসূল কোরআন, আর একদিকে শয়তান নফস অসৎ সঙ্গী। তো যখন দ্বিমুখী অপশন আমার সামনে আছে, তখনই না পরীক্ষা, দুটো অপশন আমি এখন কোনটা সিলেক্ট করব। অপশন যদি একটাই থাকে সেটাকে তো আর পরীক্ষা বলা যায় না। ওয়াহাদাইনা হুন্নাজদাইন, আল্লাহ দুটো পথ খুলে দিয়েছেন পরীক্ষা করার জন্য। তো সারা জীবন আমাদেরকে এভাবেই চলতে হবে। খাসি হওয়ারও কোনো সুযোগ নেই, ভিন্ন কোনো পদ্ধতি অবলম্বন করার সুযোগ নেই, চাহিদা নিয়ে বাঁচতে হবে। তবে কে কত বেশি কন্ট্রোল করতে পারছে এর দ্বারা ফজিলত বাড়বে। তো কোরআন এবং হাদিসের মধ্যে যে মাধ্যমগুলো বলা হয়েছে, এর মধ্যে এক নম্বর মাধ্যম হলো আল ইমান ও বিল্লাহ, আল্লাহর প্রতি ইমান। আপনি বলবেন আল্লাহর প্রতি ইমান তো আমাদের সবার আছে, ইমান গ্রহণ করেছিলাম সবাই, কিন্তু প্রতি মুহূর্তে সবার ভেতরে পরিপূর্ণ ইমান থাকে না। যদি থাকতো, যেমন আল্লাহ তাআলা একটা সিফাত হলো আল্লাহ তাআলা সব কিছু দেখেন, কোনো কিছু তার থেকে গোপন থাকে না, এই একটা সিফাতের উপর যদি ইমান থাকতো, আমি যখন গোপনে দরজা জানালা বন্ধ করে অন্ধকার রুমে পর্নোগ্রাফি দেখছি, সেই সময় তো আমার মাথার মধ্যে এটা চলে আসতো যে আমার বাবা মা যদি নাও দেখেন, দুনিয়ার কেউ যদি নাও জানে, আল্লাহ তো দেখছেন। তার মানে ইমান গ্রহণ করেছিলাম ঠিক আছে, এই মুহূর্তে আল্লাহর একটা গুণের প্রতি হলেও আমাদের ইমান নেই। তার মানে প্রতিটা মুহূর্তে আল্লাহ তাআলার সবগুলো নাম, সবগুলো গুণের উপর, আল্লাহর জাতের উপর, আল্লাহর সত্তার উপর, আল্লাহর মাবুদ হওয়ার উপর ইমান রাখতে হবে। এই যে কোরআনের মধ্যে হাদিসের মধ্যে আল্লাহর এতগুলো নাম আমাদেরকে জানানো হলো, আর রহমান, আর রাহিম, আল মালিক, আল জব্বার, আল মুতাকাব্বির, অনেকে 99টা নাম মুখস্থও করে। এই নামগুলোকে শুধু মুখস্থ করার জন্য, এই নামগুলো আল্লাহ কেন জানিয়েছেন, যে প্রতিটা নাম নিয়ে চিন্তা করো যে এগুলো আল্লাহ তাআলার বিশেষ বিশেষ গুণ। বান্দা একদিকে যেমন আল্লাহ তাআলা গাফফার, ক্ষমাশীল, আর একদিকে কিন্তু আল্লাহ তাআলা কঠিন শাস্তিদাতাও, শাদীদুল ইকাব, ভয়াবহ শাস্তিদাতা। তো আল্লাহর ক্ষমাশীল এই গুণের উপর তোমার ঈমান এসেছে, কিন্তু আল্লাহ যে ভয়াবহ শাস্তিও দিতে পারেন, এই গুণের উপর কেন তোমার ঈমান আসলো না? তো আল্লাহ তাআলা এই সবগুলো নাম যে আমাদেরকে জানিয়েছেন, অনেক মুসলমান তো এগুলো জানেই না, বা জানার কোনো প্রয়োজনীয়তা অনুধাবন করে না। কত কাজ, কোন কাজ রেখে কোন কাজ করবে, পেরেশান। কিন্তু আল্লাহ এবং তার রাসূল যে এতগুলো নাম জানালেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, যেই ব্যক্তি এই নামগুলো মুখস্থ করবে, সংরক্ষণ করবে, অন্যের কাছে পৌঁছাবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন, এত ফজিলত দেওয়া হয়েছে শুধু এটা তোতা পাখির মতো মুখস্থ করার জন্য না, বরং ভেতরে বসানোর জন্য, যে সব সময় যখন মুখস্থ থাকবে এর অর্থ, মর্ম, উদ্দেশ্য আমার জানা থাকবে, প্রতি মুহূর্তে আমি স্মরণ করতে পারবো, যখন যেটা দরকার আমার স্মরণে চলে আসবে। তো আল্লাহ তাআলার প্রতিটা সিফাতের উপর যদি বান্দার ঈমান থাকে, তাহলে বান্দা কখনো গুনাহে জড়াতে পারে না। ইমাম আইজিলি রহমতুল্লাহ আলাই রিজাল শাস্ত্রে একটা কিতাব লিখেছেন, আত-থিকাত। এই কিতাবের মধ্যে একজন প্রখ্যাত তাবেঈ উবাইদ ইবনে উমাইর আল মাক্কি 68 হিজরিতে যিনি মৃত্যুবরণ করেন, তো তার একটা ঘটনা উল্লেখ করেছেন, এই ঘটনার মধ্যে সকলের জন্যই শিক্ষা আছে। আমাদের অবস্থা হলো, যখন আমরা ভালো কোথাও থাকি, উত্তম পরিবেশে থাকি, তখন আমাদের আল্লাহর কথা স্মরণ থাকে, কিন্তু যখন আমরা গুনাহের পরিবেশে চলে যাই, তখন আল্লাহকে ভুলে যাই। অথচ এই যে পরিবেশ, মনে করেন মসজিদের পরিবেশ, এটা তো এমনিই নেক পরিবেশ, এখানে আপনি চাইলে অনেক গুনাহ করার সুযোগ নেই, আপনার এখানে বদনজর হবে না, অনেক ধরনের গুনাহই হবে না। আপনার ঈমানের পরীক্ষা তো এই মসজিদের মধ্যে না, ঈমানের পরীক্ষা তো সেই বাজারে। এখন যদি আপনার অবস্থা হয় মসজিদে আসলে ঈমানের কথা মনে থাকে, বাজারে গেলে ঈমানের কথা ভুলে যান, তাহলে তো আসল লক্ষ্যই আপনার হাতছাড়া হয়ে গেল। তো ইমাম উবাইদ ইবনে উমাইর আল মাক্কির ঘটনা ইমাম ইজলি রহমতুল্লাহ আলাইহি তার কিতাব আস-সিকাতের মধ্যে উল্লেখ করেন। কানাতি মরাতুন জামিলাতুন বিমাক্কা, মক্কা শহরে একজন সুন্দরী নারী ছিল, অনেক সুন্দর। ওয়াকানা লাহা যাওজুন, তার স্বামীও ছিল। فنظرت يوما الى وجهها في المرآه, একদিন সেই নারী আয়নায় নিজের চেহারা দেখলো। তো চেহারা যদি দেখে আর চেহারা যদি সুন্দর হয়, এমনিই তো ভিতরে একটু গরম ভাব চলে আসে। যারা বডি বিল্ডার যদি আয়নার সামনে দাঁড়ায় আর যদি নিজের মাসলগুলো দেখতে থাকে, তেমনি তো শরীরের মধ্যে আলাদা একটা মুড চলে আসে। তো এমনি সুন্দর আবার আয়নায় চেহারা দেখলো। فقالت لزوجها, এখন সে তার স্বামীকে বলল, আতারা আহাদান ইয়ারা হাযাল ওয়াজহ ওয়া লা ইফতানু বিহি, আচ্ছা তোমার কি মনে হয় দুনিয়াতে এমন কেউ আছে যে এই চেহারা দেখবে কিন্তু ফিতনায় পড়বে না, এমন কেউ কি আদৌ আছে? নিজের অহংকার প্রকাশ করছে, স্বামীকে জিজ্ঞেস করছে। যেহেতু স্বামী আল্লাহওয়ালা না, আর যাদের ভেতরে আল্লাহর ভয় নেই, ইসলামী আদর্শ নেই, তারা তো প্রদর্শন করার মধ্যেই গৌরব অনুভব করে। অনেক কমিউনিটি সেন্টারের মধ্যে দেখা যায় না, মেয়েদের জন্য মানে এই পাত্রী যে হবে তার জন্য বিশাল একটা আসন তৈরি করে রাখে, বেচারিকে সেখানে রোবটের মতো বসিয়ে রাখে। প্রতি মুহূর্তে অনেকে এসে কেউ সেলফি তুলতে থাকে, কেউ কুলফি তুলতে থাকে, এক একজন এক এক পজিশনে ছবি তুলে যায়, আর বেচারি এমন রোবটের মতো বসে থাকে, মশা মাছি কামড়ালে ওনার সুযোগ নেই, মানুষ আবার ক্যামেরার মধ্যে উঠে যাবে, কে কি ভাববে, চুপচাপ করে বসে থাকে। তো এটাই যেন তার গৌরব যে সবাই দেখছে। আবার বিয়ে হয়েছে, এখন দুলা ভাইয়ের হাত ধুয়ে দেয় এসে শালিলেন, আর ভাবিকে ঘরে নিয়ে যায় দেবররা, সব জাহেলিয়ার দ্বারা কাজের সূচনা হয়, এটার মধ্যেই গৌরব অনুভব করে। কখনো দেখা যায় বাবা তার মেয়েকে নিয়ে এসেছে মার্কেট করার জন্য, তো শপিং করছে মেয়েকে নিয়ে, বাবার চোখের সামনে দিয়ে বখাটে ছেলেরা মেয়ের দিকে খারাপ নজরে তাকাচ্ছে, চোখ দেখলেই তো বোঝা যায় কে কোন নজরে তাকায়, কিন্তু বাবার গৌরব অনুভব করছে, আমার মেয়ে লাখে একটা, আরে যেখানে নিয়ে যায় সবাই তাকে দেখে, বাইকের মধ্যে বসালে পিছনে সিটটা আরো উঁচু করে দেয়, মাথার উপর দিয়ে যেন দূর থেকে দেখা যায় সুন্দরীর চেহারা। তো প্রদর্শন করার মধ্যেই তারা সুখ অনুভব করে। তো সেই নারী তার স্বামীকে বলল, তোমার কি মনে হয় দুনিয়াতে এমন কেউ আছে যে এই চেহারা দেখবে কিন্তু ফিতনায় পড়বে না? কালে নাম, সে বলল হ্যাঁ আছে। কালে মান, সেই মহিলা জিজ্ঞেস করলো কে আছে? হুজুর হোক আর খেজুর হোক, একজনের নাম পারলে বলো, এই চেহারা দেখবে কিন্তু ফিতনায় পড়বে না, ক্রাশ খাবে না, একজনের নাম বলো দেখি। কালে ওবাইদ ইবনে উমাইর, স্বামী বলল তিনি হচ্ছেন ওবাইদ ইবনে উমাইর, প্রখ্যাত তাবেঈ। কালাত ফাযান লি ফালা আফতিনান্নহু, এবার সে তার স্বামীকে বললো আচ্ছা তুমি আমাকে অনুমতি দাও, আল্লাহর কসম করে বলছি আমি তাকে ফিতনায় ফেলবো। ফালে আফতিনান্নহু লামে তাকিদ বিন নুনি সাকিলা, একেবারে দৃঢ়তার সঙ্গে বলছে আমি অবশ্যই অবশ্যই তাকে ফিতনায় ফেলবো, আর কত বড় বলি হয়েছে দেখে ছাড়বো এবার। কালা কাদ আযিনতু লাকি, তো জামাইও খুশি তার বউ একটা গৌরবের কাজ অর্জন করতে যাচ্ছে, বলছে হ্যাঁ তোমাকে অনুমতি দিলাম। ফাআতাতহু ফাস্তাফতাতহু, তো এবার মহিলা আসলো, এসে এখন ওবাইদ ইবনে উমাইর আল মাক্কি রাহমাতুল্লাহ আলাইহি একটা ফতোয়া জিজ্ঞেস করলো, কত ভালো সুরতে এসেছে, হুজুরের মজলিসে এসেছে মাহফিল শুনবে, মাহফিল শোনার পর হুজুরের কাছ থেকে একটা মাসালা জিজ্ঞেস করবে, তো ফতোয়া জিজ্ঞেস করার জন্য আসলো। ফা খালা মাআহা ফি নাহিয়াতিন মিনাল মসজিদিল হারাম, সেই সময় ওবাইদ ইবনে উমাইর আল মাক্কি মসজিদে হারামের একটা কোণার মধ্যে ছিলেন, যেখানে শুধু তারা দুইজনে ছিল আর কেউ ছিল না, মসজিদে তো অল টাইম মানুষ থাকে না, তিনি মসজিদে থাকতেন সেখানে দাস দিতেন, তো সেই সময় মহিলা মসজিদে এসে প্রবেশ করেছে, তখনকার যুগ এখনের মতো হয়ে যায়নি, যতই প্রয়োজন হোক নামাজ পড়ার জন্য মহিলা ঢুকতে পারবে না, ঢুকলে একেবারে দৌড়িয়ে বের করে দেওয়া হবে, এই পরিবেশ ছিল না, তো মসজিদে হারামের মধ্যে ঢুকে পড়েছে, তো এমন একটা সময় যেই সময় আর কেউ নেই। বর্ণনাকারী বলেন তখন সে তার চেহারা খুলল, মনে হলো চাঁদের একটা টুকরো দুনিয়াতে চলে এসেছে। এই দৃশ্য দেখে ওবায়দ ইবনে উমাইর আল মাক্কি তাবেঈ, তিনি এটা বলেননি যে চেহারা পর্দার অন্তর্ভুক্ত না, খোলা থাক, এই কথা বলেননি তিনি, তিনি বললেন ইয়া আমাতাল্লাহ ইত্তাকিল্লাহ, হে আল্লাহর বান্দি আল্লাহকে ভয় কর। এই মহিলা কি তাকে কোনো খারাপ প্রস্তাব দিয়েছে বা তার উদ্দেশ্যে নিজের প্রেম সঁপে দিয়েছে? কিছুই না, শুধু চেহারা খুলেছে। এই চেহারা খোলার দৃশ্য দেখেই তিনি চোখ নামিয়ে নিয়ে বলছেন ইয়া আমাতাল্লাহ, হে আল্লাহর বান্দি ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। আজকাল তো চেহারাকে কোনো গুরুত্বারোপ করা হয় না, চেহারা খুলে রাখার ফতোয়া পেলে সবাই খুশি, অথচ আপনি একটু ভাবেন যদি চেহারা বন্ধ থাকে, হাত খোলা থাকে, পা খোলা থাকে, চুল খোলা থাকে, ধরে নিলাম, তো হাত দেখে বেশি আপনি ফেতনায় পড়ার আশঙ্কা নাকি চেহারা দেখে বেশি পড়ার আশঙ্কা? দুনিয়াতে এমন মানুষ আদৌ আছে কিনা আল্লাহ ভালো জানেন, চুল দেখে ফেতনায় পড়ে গেছে, কাপড়টা দেখে ফেতনায় পড়ে গেছে, পা মুবারক দেখে ফেতনায় পড়ে গেছে, আমার মনে হয় এরকম মানুষ পাওয়া যাওয়ার কথা না, কিন্তু এই চেহারাই তো সকল দুষ্টমির মূল। তো আসল ফিতনার জায়গায় যদি খুলে রাখেন, খোলার মতো তো আছে একটা, ভেতরের জিনিসটার কেউ খুলবে না, তো এখন এই চেহারা যদি খুলে দেয়, চেহারাই তো সব আকর্ষণের মূল, তো চেহারা যদি খুলে দেয় থাকে কি? একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য রাখেন, রাস্তায় অনেক সময় পাগলি দেখবেন, যাদের শরীরে কোনো কাপড়ই থাকে না, সব খোলা, তাদের দিকে আমার জানা মতে কেউ ফিরে তাকায় না, কোনো আকর্ষণী অনুভব করে না। মানুষের সমাজে যদি আল্লাহ তাআলা পোশাক নাজিল না করতেন, মানুষের সমাজ যদি বন্য প্রাণীর মতো সমাজ হয়ে যেত, আমার মনে হয় কেউই কারো উপর খুব বেশি আকর্ষণ অনুভব করতো না। আল্লাহ তাআলা কোরআনে যে আয়াতে পোশাকের কথা বলেছেন, শব্দ ব্যবহার করেছেন, কাদ আনজালনা আলাইকুম লিবাসা, তোমাদের উপর পোশাক নাজিল করেছি। অথচ পোশাক কিন্তু নাজিলের বিষয় না, পোশাক কি আসমান থেকে আসে? কিন্তু আল্লাহ গুরুত্ব বোঝানোর জন্য বলছেন তোমাদের উপর পোশাক নাজিল করেছেন। পোশাকের উদ্দেশ্য দুইটা, ইওয়ারি সাওআতিকুম, তোমাদের লজ্জাস্থান আড়াল করে রাখে, ওয়ারিশা, এবং সৌন্দর্য বাড়ায়। তার মানে পোশাকের উদ্দেশ্যই সৌন্দর্য। দুনিয়ার মধ্যে যারা দেখবেন খারাপ, তারাও পুরো শরীর কিন্তু খুলে যদি রাখেও বিশেষ অঙ্গগুলো ঢেকে রাখে, ছোট কাপড় দিয়ে হলেও ঢেকে রাখে। কেন? কারণ এটা খুলে ফেললে সৌন্দর্য হারিয়ে ফেলবে, ঢেকে রাখার মধ্যেই সৌন্দর্য। তো ভেতরে জিনিসটার কেউ খুলে রাখে না, খোলার মতো আছে একটা, যেটা হলো সকল ফেতনার মূল। কিন্তু আজকাল আমরা ভাবি এটা খুলিয়ে রাখতে পারলেই মনে হয় শান্তি। আমি আগেও একদিন বলেছিলাম, এই ফতোয়া আপনি বাদ দেন যে চেহারা পর্দার অন্তর্ভুক্ত নাকি অন্তর্ভুক্ত না, এটা বাদ দেন, কিন্তু কোরআনে তো আল্লাহ ফরজ বিধান দিয়ে দিয়েছিলেন যে হে নবী, মুমিন পুরুষদেরকে বলে দিন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন দৃষ্টিকে অবনত রাখে। আপনি আগে আমাকে এই গ্যারান্টি দেন যে সমাজের সব পুরুষ দৃষ্টিকে অবনত রাখবে, সবাই চেহারা খোলা রাখলেও কেউ ফিরে তাকাবে না, তারপর সেই ফতোয়া সমাজের মধ্যে এস্টাবলিশ করেন। প্রথম ধাপ তো আগে দরকার। ঘরের মধ্যে কোনো নারী চেহারা খুলে রাখলে কেউ ফতোয়া দেবে যে এটা না জায়েজ? তাহলে বাইরে বের হলে এই ফতোয়া কেন আসছে? কারণ সমস্যা তো অন্য জায়গায়, যে এই চেহারা দিকে মানুষ তাকাবে। সমাজের মধ্যে এখন মানুষ কোরআনের এই আয়াতের উপর আমল করে না, দৃষ্টিকে অবনত রাখে না, আমল করবে কোত্থেকে? আমি যদি আপনাদেরকে বলে দেই যে আগামী সপ্তাহে আমরা একটা লাইব্রেরি উদ্বোধন করব, তো লাইব্রেরির মধ্যে যেহেতু নতুন কার্যক্রম শুরু করতে যাচ্ছি অনেক বই দরকার, তো ঘরের মধ্যে যে বইগুলো এমন আছে যেগুলো পড়া হয় না, এমনি পড়ে আছে, এই বইগুলো সবাই নিয়ে আসবে। যদি আমি এই সপ্তাহে ঘোষণা দিয়ে দিই, আমার মনে হয় আগামী সপ্তাহে 100 জনের মধ্যে 95 জনই কোরআন শরীফ নিয়ে হাজির হবে। দেখো হুজুর, আমাদের ঘরের একমাত্র বই যেই বইটা পড়া হয় না। কত সময় এমন হয় মাদ্রাসার মধ্যে মসজিদের মধ্যে এসে মানুষ বলে, হুজুর কোরআন শরীফটা রেখে দেন, আব্বা হজে গিয়েছিল তখন এই কোরআন শরীফ হাদিয়া পেয়েছে, ঘরে পড়ার কেউ নেই, পড়ে আছে তো কষ্ট করে এটাকে মসজিদে রেখে দেন, কেউ না কেউ পড়বে। তো কোরআন অনুযায়ী আমল তো দূরের কথা, কোরআন হলো সবচেয়ে ফালতু বই হয়ে গেছে আমাদের চোখে, যেটা পড়ার মতো কেউ নেই, আর পড়বে কোত্থেকে? পড়া জানেও না, নাউযুবিল্লাহ মিন যালিক। তো এখন তাকে দিরেকে বলছেন, ইয়া আমাতাল্লাহ ইত্তাকিল্লাহ, হে আল্লাহর বান্দি আল্লাহকে ভয় করো। কালাত, সেই নারী জবাব দিল, ইন্নি কদ ফুতিনতু বিকা ফানজুর ফি আমরি, হযরত আমি আপনার উপর ক্র্যাশ খেয়েছি, ফুতিনতু বিকা, আমি আপনার প্রেমে পড়ে গিয়েছি, ফানজুর ফি আমরি, সুতরাং আপনি আমার বিষয়ে বিবেচনা করুন। তার মানে আপনার জন্য আমি নিজেকে সঁপে দিতে রাজি, আমার বিষয়ে বিবেচনা করুন, কি করবেন, আমার চাহিদা পূরণ করুন। কাকে বলছে? ওবায়দ ইবনে উমাইর আল মাক্কি। আর তার তো নিজের উপর পরিপূর্ণ কনফিডেন্স আছে যে দুনিয়াতে এমন কোনো পুরুষ নেই যে তার এই চেহারা দেখে ফেতনায় পড়বে না। তো চেহারা খুলে দেখলো আর প্রস্তাব দিয়ে ফেললো সরাসরি। ছেলে মেয়েকে প্রস্তাব দেওয়ার সময় অনেক সময় ইতস্তত বোধ করে, কি না কি হয়, না আবার ইপিজিকের মামলায় ফাঁসিয়ে দেয়, না আবার জুতা খুলিয়ে গালের মধ্যে বসিয়ে দেয়, না আবার ডাকাডাকি করে। আর একটা মেয়ে যদি ডাকাডাকি শুরু করে তাহলে তো আর গণধুলাই একটাও মাটিতে পড়বে না। তো ছেলে অনেক সময় ভয় করে, কিন্তু মেয়ে যদি এসে প্রস্তাব দেয় তুলনামূলক তো অনেক সহজ হয়ে যায়। সরাসরি প্রস্তাব দিল, আর এমন জায়গায় যেখানে দ্বিতীয় আর কেউ নেই। কালাত, قال اني سائلك عن شيء فان انت صدقتي نظرت في امرك। عبيد بن عمير المكي বললেন, আমি তোমাকে কয়েকটা বিষয়ে প্রশ্ন করব, যদি তুমি আমাকে ঠিকঠাক জবাব দাও আমি তোমার বিষয়ে বিবেচনা করব। সে হয়তো ভেবেছে প্রশ্ন করবে জামাই আছে কিনা, বিয়ে হয়েছে কিনা, আবার হাজবেন্ড জানার কোনো সম্ভাবনা আছে কিনা, তো সে তো রাজি, হ্যাঁ প্রশ্ন করবে, সমস্যা কি, করুক না। বলল, قالت لا تسالني عن شيء الا صدقتك, আর যেই বিষয়ে প্রশ্ন করবেন আমি জবাব দিয়ে দিব, সত্যি জবাব দিব, কোনো মিথ্যা জবাব দিব না। কালা, আখবিরিনি, এক নম্বর প্রশ্ন করল, আখবিরিনি, তুমি আমাকে বলো, লাউ আন্না মালাকাল মাউতি আতাকি লিয়াকবিদ রূহাকি আকানা ইয়াসুরুকি আন্নী কাদাইতু লাকি হাযিহিল হাজা, হে আল্লাহর বান্দি তুমি আমাকে বলো, যদি আসমান থেকে মালাকুল মাউত মৃত্যুর ফেরেশতা তোমার কাছে চলে আসে তোমার প্রাণ কবজ করার জন্য, সেই সময় তোমাকে কি এই বিষয়টা আনন্দ দেবে যে আমি তোমার শারীরিক চাহিদা পূরণ করব? সেই নারী বলল, কালা আল্লাহুম্মা লা, না কোনোদিনও সেটা আমাকে আনন্দ দিতে করবে না। কালা সাদাকতি, উবাইদ ইবনে উমাইর বললেন, হ্যাঁ তুমি সত্য বলেছ। কালা ফালাউ আন্নান নাসা উতু কুতুবাহুম ওয়ালা তাদরিনা তাখুযিনা কিতাবাকি বিয়ামিনিকি আম বিশিমালিকি আকানা ইয়াসুরুকি আন্নী কাযাইতু লাকি হাযিহি আল হাজা। হে আল্লাহর বান্দি, কিয়ামতের দিন যখন সবাইকে তাদের আমলনামা দিয়ে দেওয়া হবে আর তুমি জানতে পারো না এখনো যে তোমার আমলনামা ডান হাতে পাবে নাকি বাম হাতে পাবে, আরে সেই সময় তোমাকে কি এই বিষয়টা আনন্দ দেবে যে আমি তোমার এই শারীরিক চাহিদা পূরণ করব? সে আল্লাহর বান্দি বলল, কালা আল্লাহুম্মা লা, না কোনোদিনও এটা আমাকে আনন্দ দেবে না। কালা সাদা, তুমি এখনো জানো না যে এই পোল পাড়ি দিয়ে তুমি মুক্তি পাবে নাকি পাবে না, তুমি জানো না, অনিশ্চয়তার মধ্যে আছো। আকানা ইয়াসুরুকি আন্নী কাযাইতু লাকি হাযিহিল হাজা, তখনও কি তোমাকে এই বিষয়টা আনন্দ দেবে যে আমি তোমার এই শারীরিক চাহিদা পূরণ করব? ক্বালাত আল্লাহুম্মা লা, সে বলল আল্লাহর কসম না এটা আমাকে আনন্দ দেবে না। ক্বালা সাদাকতি, তিনি বললেন হ্যাঁ তুমি সত্য বলেছ। ক্বালা ফালাউ জিআ বিল মাওয়াজিন, এরপরের প্রশ্ন করছে, যখন মিজান আমলের দাড়িপাল্লা যখন হাজির করা হবে, ওয়াজি আবি কি, তোমাকেও সেখানে তার সামনে উপস্থিত করা হবে, লা তাদরিন তাখফিন আম তাসকুলিন, তুমি জানো না সেখানে তুমি হালকা হবে না ভারী হবে, নেকের পাল্লা হালকা হবে না ভারী হবে তুমি জানো না। তো সেই সময়ে আকানা ইয়াসুরুকি আন্নী কাযাইতু লাকি হাযিহিল হাজা, এই বিষয়টাকে তোমাকে আনন্দ দেবে যে আমি তোমার এই জৈবিক চাহিদা পূরণ করব? কালাত আল্লাহুম্মা লা, সে বলল আল্লাহর কসম কোনোদিনও এটাকে আমাকে আনন্দিত করবে না। কালা সাদাকতি, তিনি বললেন হ্যাঁ তুমি সত্য বলেছ। কালা ফালা ওয়াকাফতি বাইনা ইয়াদাইল্লাহি লিল মুসাআলা, তুমি যখন আল্লাহর সামনে প্রশ্নোত্তরের জন্য দাঁড়াবে, আল্লাহ তাআলা সরাসরি তোমাকে প্রশ্ন করবেন আর তুমি তার জবাব দেবে, তোমার পরিপূর্ণ জীবনের আমলনামা সম্পর্কে, তোমার যৌবনকাল সম্পর্কে আল্লাহ যখন তোমাকে জিজ্ঞেস করবেন, আকানা ইয়াসুরুকি আন্নী কাযাইতু লাকি হাযিহিল হাজা, সেই সময় কি তোমাকে এটা আনন্দিত করবে যে আমি তোমার জৈবিক চাহিদা পূরণ করব? ক্বালাত আল্লাহুম্মা লা, সে বলল আল্লাহর কসম কোনোদিনও এটাকে আমি আনন্দিত করবে না। ক্বালা সাদাকতি, তিনি বললেন হ্যাঁ তুমি সত্য বলেছ। ক্বালা ইত্তাকিল্লাহ ইয়া আমাতাল্লাহ, হে আল্লাহর বান্দি, তাহলে আল্লাহকেই ভয় করো। ফাকাদ আনআমাল্লাহু আলাইক ওয়া আহসান ইলাইক, আল্লাহ তোমার উপর অনেক নিয়ামত দান করেছেন, আল্লাহ তোমার উপর বিশেষ অনুগ্রহ করেছেন। তো শুধু এই কথাগুলো বলল। তো আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, ইদা খারাজাল কালামু মিনাল কলব দাখালা ফিল কলব, কথা যখন অন্তর থেকে বের হয় অন্তরে গিয়ে বিদ্ধ হয়। ওয়াইদা খারাজা মিনাল লিসান লাম ইয়াতাজাওয়াযিল আযান, আর কথা যখন মুখ থেকে বের হয় কানকে অতিক্রম করে না। এ কারণেই দেখবেন অনেক মানুষ সাদা মাঠা কথা বলে, হয়তো একেবারে আম মানুষ, আলেমও না, আপনার কাঁধে হাত রেখে দুটো কথা বলেছে, অনেক সময় এমন হয় এই দুই কথা জীবনকে পরিবর্তন করে ফেলে। আর বছরের পর বছর কত মানুষ বাজারি বক্তাদের রজ মাহফিল শুনতে থাকে, সুরেলা কণ্ঠস্বরের সারা জীবন সেই কথাবার্তা শুনতে থাকে, কোনো পরিবর্তন হয় না, কানকেই কেমন যেন অতিক্রম করে না। তো খুব সাদামাটা কথা বললেন, তাকে বিশেষ কোনো উপদেশও দিচ্ছেন না, কয়েকটা শুধু প্রশ্ন করেছে আর সেই প্রশ্নের জবাব সেই নারীটা দিয়েছে। ফারাজা আতিলা জাওজিহা, তো সেই সময় সে ঘরে ফিরে গেছে। যাওয়ার পর কালা মা সানাতি, স্বামী তাকে জিজ্ঞেস করলো পারফরমেন্স কেমন করলে, কি অবস্থা। কালা আনতা বাত্তাল ওয়া নাহনু বাত্তালুন, স্বামীকে বলল তুমি একটা বেকার আর আমরাও হলাম আরো কতগুলো বেকার, অকর্মণ্য, অলস, যাদের কোনো কাজ নেই। এরপর ফাকবালা তাআলা সালাত ওয়া সাওম ওয়াল ইবাদাহ, নামাজ, সিয়াম এবং ইবাদতের প্রতি সেই নারী নিবদ্ধ হয়ে গেল, তার সকল মনোযোগ এখন ইবাদত কেন্দ্রিক হয়ে গেল। ফাকানা যাওজুহা ইয়াকুল, তার স্বামী এখন চারিদিকে দুঃখ করে শুধু বলতো, মা আলী ওয়ালি ওবায়দ ইবনে উমায়ের, আরে ওবায়দ ইবনে উমায়ের আমার কি ক্ষতিটাই না করলো, আফসাদ আলাই আমরাতি, আমার বউটাকে পুরোই নষ্ট করে ছাড়লো, কুন্তকুল্লা লাইলাতিন আরুসা, প্রতি রাত্রে আমি থাকতাম নবজামাই, নতুন বিয়ে করে যে ফিলিংস পেতাম তা আমার এই অভিজ্ঞ বউয়ের কারণে, প্রতি রাত্রে আমি এরকম নতুন নতুন ফিলিংস পেতাম, কিন্তু আমার বউটা কেমন নষ্ট করা করেছে, ফাসাইয়ালাহা রাহিবা, এই বউকে এখন বানিয়ে দিয়েছে সন্ন্যাসী, দুঃখ করত। তো যেটা বলছিলাম, আল্লাহর ভয় যদি মানুষের অন্তরের ভেতর থাকে আর সেই ভয়ের প্রভাবগুলোতে এই সমস্ত ক্ষেত্রে গিয়ে জাহির হয়, তখন মানুষ কখনো গুনাহে লিপ্ত হতে পারে না। হাদিসের মধ্যে যে বলা হয়েছে, যেদিন তার ছায়া ছাড়া আর কোন ছায়া থাকবে না, এর মধ্যে এক শ্রেণী হল রাজুলুন দাতু ইমরাআহ দাতু জামালিন ওয়া মানসাব, এমন নারী যেই নারী অনেক সুন্দর আবার বংশ মর্যাদার বিবেচনায় অনেক বড়, তার মানে সমাজের এলিট শ্রেণী আবার সুন্দরী, এমন নারী তাকে একান্তে ডেকেছে আর সেই সময় সে জবাব দিয়েছে, ইন্নি আখাফুল্লাহ, নিশ্চয় আমি আল্লাহকে ভয় করি, আল্লাহ তাআলা তাকে তার ছায়া স্থান দেবেন। কারণ এটা কোনো সহজ বিষয় না, দিনী মজলিসের মধ্যে ইমান ধরে রাখা সহজ, কিন্তু ফিতনার সময় ইমান ধরে রাখা অনেক কঠিন একটা ব্যাপার। এক বর্ণনার মধ্যে এসেছে, মুস্তাদরাকে হাকিম এবং তবরানির মধ্যে বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিসে কুদসি আল্লাহর পক্ষ থেকে, ইন্না নাযরাত সাহমুম মিন সিহামি ইবলিস মাসমুম, নিশ্চয় দৃষ্টি হলো শয়তানের তীর সমূহের মধ্য হতে বিষাক্ত একটা তীর, মান তারাকাহা মিন মাখাফাতি, যে আমার ভয়ে দৃষ্টিকে ছেড়ে দেবে, তার মানে কোনো পরনারীর দিকে তাকাচ্ছে না, কার ভয়ে, আল্লাহর ভয়ে হতে হবে, অন্য কোনো কারণে তাকাচ্ছে না তাহলে হবে না, আল্লাহর ভয়ে যেই ব্যক্তি দৃষ্টিকে ছেড়ে দেবে, ছেড়ে দেওয়া মানে কি, সুযোগ ছিল তারপরও সে দৃষ্টি দিচ্ছে না, আল্লাহ তাআলা বলছেন আবদালতুহু ঈমানান, এর বদলায় আমি তার ভেতরে এমন ঈমান দান করব, ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবি, যে ঈমানের স্বাদ সে তার ভেতরে অনুভব করবে। এই যুগের মধ্যে কেউ যদি বাস্তবেই আল্লাহর নৈকট্য পেতে চায়, আরিফ বিল্লাহ হাকিম আখতার রাহিমাহুল্লাহ তিনি বলতেন, এর জন্য প্রথম কর্তব্য হলো সকল বদনজর ছাড়তে হবে। একজন মানুষ বদনজরও করবে আবার সে আল্লাহর নৈকট্য প্রাপ্ত হবে, কোনোদিনও হবে না। আল্লাহ কোরআনে কোন সিরিয়ালে বলছেন দেখেন, ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি তাফসীর প্রসঙ্গে ওই দিকটাকে উল্লেখ করেছেন, কুল্লিল মুমিনিন, হে নবী মুমিন পুরুষদেরকে বলুন, ইয়াগুদ্দু মিন আবসারহিম, দৃষ্টি যেন নত রাখে, ওয়াহফাযু ফুরুজাহুম, এবং লজ্জাস্থান যেন হেফাজত করে। আগে বলেছেন দৃষ্টি অবনত রাখার কথা, দুই নম্বরে বলেছেন লজ্জাস্থান হেফাজতের কথা। তার মানে বান্দা, তুমি যদি তোমার লজ্জাস্থানকে হেফাজত করতে চাও, সকল গুনাহ থেকে বাঁচাতে চাও তোমার লজ্জাস্থানকে, তোমার জন্য ফরজ হলো তুমি তোমার দৃষ্টিকে অবনত রাখো। তুমি যদি দৃষ্টিকে অবনত না রাখো, কোনোদিনও তোমার লজ্জাস্থানকে হেফাজত করতে পারবে না। তো এজন্য আল্লাহর ভয় এর কোনো বিকল্প নেই, ইমান বিল্লাহ, আল্লাহর প্রতি ইমান আনতে হবে, আল্লাহর প্রতিটা নাম প্রতিটা গুণ তার আসমা এবং সিফাতের উপর সুদৃঢ় ইয়াকিন এবং বিশ্বাস রাখতে হবে, তখনই একজন মানুষ গুনাহ থেকে বিরত হতে পারে। দুই নম্বর, গদ্দুল বাসারি আনিল মুহাররামাত, এর আলোচনা আমাদের কথার মধ্যে চলে এসেছে যে দৃষ্টিকে ফিরিয়ে রাখতে হবে সকল হারাম থেকে। আলী রাদিয়াল্লাহু আনহু রাসূল বলেছেন, ইয়া আলী লা তুতবি'ইন নাযরাতান নাযরা, দৃষ্টিকে দৃষ্টির অনুগামী করো না, ফাইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা, প্রথম দৃষ্টি তোমার অজান্তে পড়ে গিয়েছে, হতে পারে যে কোনো প্রয়োজনে ইচ্ছা করে তাকাচ্ছে তা না, চলতে ফিরতে গিয়ে হঠাৎ পড়ে গেছে, তো প্রথম দৃষ্টিটা তোমার অনিচ্ছা আল্লাহ মাফ করে দিবেন, কিন্তু দ্বিতীয় দৃষ্টি দেওয়া তোমার জন্য জায়েজ নেই। অনেকে আবার আছে, হুজুর দুই দৃষ্টি দেওয়া জায়েজ নেই মাসালা আমি জানি, এই জন্য একবার চোখ পড়লে চোখ আর সরাই না, দুই মিনিট পাঁচ মিনিট যা লাগে যতক্ষণ লাগে, যতক্ষণ না তার চেহারাটা আমার ভিতরে ক্যাপচার হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমি দেখতে থাকি। দৃষ্টি আকস্মিক পড়াকে মাফ করা হয়েছে, দৃষ্টি ধরে রাখাকে মাফ করা হয়নি। দৃষ্টি পড়া এক জিনিস আর দৃষ্টিকে ধরে রাখা আর এক জিনিস। পড়েছে আল্লাহর ভয়ে নামিয়ে নিয়েছেন, এটা ক্ষমা করা হবে। কিন্তু পড়ার পর আপনি যদি ধরে রাখেন, এটাকে কিন্তু কোনোদিনও ক্ষমা করা হবে না। তো দুনিয়ার অনেক সমস্যা সমাধানই হলো এই দৃষ্টিকে নত রাখার মধ্যে। জনৈক তাবেঈ অথবা তার পরবর্তী কেউ সালাফে সালেহীনের একজন ইমাম, তিনি বলেন তার নিজের পুত্রকে লক্ষ্য করি, ইয়া বুনাইয়া, হে আমার পুত্র, ইমশি ওয়ালা আল আসাদ ওয়াল আসওয়াদ, সিংহের পেছনে হাঁটো, প্রয়োজনে সাপের পেছনেও হাঁটো, কিন্তু ওয়ালা তামশি ওয়ালা আমরাআহ, কোনো মহিলার পেছনে হেঁটো না। মানে চেহারা তো দেখবেই না, পেছন দিয়ে যদি হাঁটো, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের দোলন এবং নাচন যে তোমার চোখে পড়বে, এটাই তোমার ফেতনার কারণ হবে। প্রয়োজনে সাপের পেছনে হাঁটো, সিংহের পেছনে হাঁটো, কিন্তু কোনো মহিলার পেছনে কখনো হেঁটো না। তো এজন্য একজন সালাফ তিনি খুব গুরুত্বের সঙ্গে বলতেন, ইয়াকুম ওয়ান নাযরাহ, দৃষ্টি থেকে বাঁচো, বদ নজর থেকে বাঁচো। কেন? ফাইন্নাহা তাযরাউ ফিল কলবি শাহওয়া, এই দৃষ্টি অন্তরের মধ্যে উত্তেজনা সৃষ্টি করে। ওয়া কাফা বিহা লি সাহিবিহা ফিতনা, আর অন্তরে যদি একবার উত্তেজনা সৃষ্টি হয় ফিতনার জন্য, এটাই যথেষ্ট। বৈধ পন্থায় খুব কম মানুষই তো সেটাকে পূরণ করার সুযোগ পাবে। রাস্তাঘাটে বের হলে হাজার হাজার মেয়েকে দেখছে, এই হাজার হাজার মেয়েকে কি আর বৈধভাবে পাবে? পাবে না। কিন্তু অন্তরে তো উত্তেজনা সৃষ্টি হয়েছে, তখন সে অবৈধ পন্থার দিকে পা বাড়াবে। আর সব চেহারা যে শুধু রাস্তায় দেখে তা তো না, মনিটরের মধ্যে দেখছে, স্ক্রিনের পর্দায় দেখছে, তো একই তো কথা। কত মানুষ এমন আছে হুজুর, রাস্তায় বের হলে আমি কারো দিকে তো তাকাই না, কিন্তু নাটক দেখি আর কি, মাঝে মাঝে বিনোদনের জন্য দেখতে হয়, অথবা আমি খবর দেখি, তো যারা নিউজ পাঠ করে, যদি মেয়ে হয় না দেখে কি উপায়, খবর তো দেখতেই হয়। তো সরাসরি দেখলে যে গুণা, ছবিতে দেখলে গুণা কি ভিন্ন না একই? একই গুণা। এমনকি মাসআলা তো হলো, কেউ যদি স্ত্রী সহবাস করে আর স্ত্রী সহবাস করার সময় অন্য কোনো মেয়েকে কল্পনা করে, তার আমলনামায় জিনার গুণা লেখা হবে। ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফি সুদুর, কোরআন বলছে আল্লাহ তাআলা প্রতিটা দৃষ্টির খেয়ানত জানেন এবং অন্তরের মধ্যে কি লালন করছেন, করছেন স্ত্রীর সঙ্গে কিন্তু অন্তরে কি লালন করছেন, এটা তো আল্লাহ খুব ভালো করেই জানেন। হাসান রহমাতুল্লাহ আলাইহি, হাসান ইবনে আবি সিনান ঈদগাহে নামাজ পড়ার জন্য গেলেন। তো সেই যুগে তো ঈদগাহের মধ্যে নারীরা উপস্থিত হতো। তো ঘরে ফেরার পর তার স্ত্রী তাকে বলছে, কাম মিন ইমরাতিন হাসানাতিন কদ নাযারত আলিয়াম, সত্যি করে বলো তো কয়জন সুন্দরী মেয়েকে আজকে দেখে এসেছো? স্ত্রী তো, তা দুনিয়া যত বড় পিরসাবি হোক, স্ত্রীর কাছে তো একজন সাধারণ স্বামী মাত্র। মানুষ তিন জায়গায় নাকি মূল্য পায় না, তিন জায়গা না যেন চার জায়গা, বাপমার কাছে, বন্ধু বান্ধবের কাছে আর স্ত্রীর কাছে। এই তিন জায়গায় মানুষ যত বড় আল্লামা হোক আর কুমকুমাতুল বাহার হোক, কিন্তু এই তিন জায়গায় আসলে মানুষের আর বিশেষ কোনো মূল্য থাকে না। তো স্ত্রী জিজ্ঞেস করছে, কি হুজুর, কয় সুন্দরী মেয়েকে দেখে আসলে আজকে, ঈদগাহে তো গেলা ভালো কথা। তো এখন কিছু বলে না, মুখ বন্ধ করে আছে। তো এই জবাবে মুখ বন্ধ করে আছে, মহিলা ভাবছে তাহলে তো দেখেছে, এখন বলছে না। ফালাম্মা আকসারাত আলাই, যখন বারবার তাকে পিরাপিরি করতে লাগলো, কালা ওয়াইহাক, তিনি বললেন আরে চুপ থাকো, মা নাযারতু ইল্লা ফি ইবহামি মুনযু খারাজতু মিন ইন্দিক হাত্তা রাজাতু ইলাইক, যখন তোমার কাছ থেকে বের হয়েছি আবার এখন তোমার কাছে ফিরলাম, এই মাঝখানের সময়ে পথে আমি আমার পায়ের বুড়া আঙ্গুল ছাড়া আর দ্বিতীয় কিছুই দেখিনি। প্রখ্যাত এক বুজুর্গ ছিলেন রবি রহমতুল্লাহ আলাই, তিনি তার দৃষ্টি যখন তার পাশ দিয়ে কোনো নারী যেত এমন ভাবে নত রাখতেন, ফাআতরাকা ইতরাকান শাদীদা, যে এত বেশি মাথা নিচু করে হাঁটতেন যে মহিলারা মনে করতে এই ব্যাটা হলো অন্ধ। তো অনেক সময় তার পাশ দিয়ে যাওয়ার সময় তারা দোয়া করত, আল্লাহ আমাকে অন্ধত্ব থেকে বাঁচাও। এত বেশি সতর্কতা অবলম্বন করতেন প্রখ্যাত একজন বুজুর্গ, আমাদের মতো কোনো সাধারণ দুর্বল ইমানের মানুষ না। তো এজন্য নজরের ব্যাপারে খুব বেশি সতর্ক অবলম্বন করা দরকার, শুধু চোখের নজর না। নজর কিন্তু কখনো চোখের হয়, কখনো অন্তরেরও হয়। এজন্য হাদিসের মধ্যে রাসূল বলেছেন, লা তুবাশিরুল মারআতুল মারআ ফাতানাতুহা লিজাওজিহা কান্নাহু ইয়ানজুরু ইলাইহা, এক মহিলা আর এক মহিলার সঙ্গে গিয়ে স্বামীর গল্প যেন এমন ভাবে না করে যে সেই মহিলা এখন কল্পনায় তার স্বামীকে দেখতে থাকে। আজকাল তো মহিলাদের কাজই এগুলো, দিনই মজমা বলেন আর যাই বলেন, নিজের গৌরব ফুটাতে হবে, ফুটানোর জন্য এখন তার স্বামী যা না তাও উপস্থাপন করে। তো ফলাফল কি হয়, আরেকজন মেয়ে অনেক সময় কল্পনার মধ্যে তাকে অনুভব করতে থাকে। আর দুনিয়ার বাস্তবতা হলো সবাই সাংসারিকভাবে সুখী হয় না, বরঞ্চ বেশিরভাগ ফ্যামিলির মধ্যে সুখ নেই। আর সুখ থাকবে কোত্থেকে? বিয়ের শুরু থেকেই যেরকম জাহেলিয়াত শুরু হয়, সুখ তো দেন আল্লাহ। আল্লাহকে নারাজ করে যখন বিয়ের স্টার্টিংটাই করলেন, সুখ আসবে কোত্থেকে? আল্লাহ ছাড়া তো আর কেউ সুখ দিতে পারে না। গায়ে হলুদ, বিয়ের কয়েকদিন আগ থেকে একেবারে হিন্দি গান বাজনা, তারপর নারী পুরুষের অবাধ মেলামেশা, ফ্রি মিক্সিং, তারপর আরো বিভিন্ন ধরনের জাহেলিয়াত, কয়টা আর বলবো। তো এই জাহেলিয়াত দ্বারা যখন বিয়ের সূচনা করা হচ্ছে, সেই ফ্যামিলির মধ্যে তো অশান্তি লেগেই থাকবে, এটাই স্বাভাবিক। তো যেহেতু ফ্যামিলির মধ্যে অশান্তি, আর আপনি যখন আপনার স্বামীর বর্ণনা তার কাছে দিচ্ছেন, ফলাফল কি? সে মনে মনে তাকে নিজের স্বামী হিসেবে কল্পনা করবে। অনেক সময় যে সমাজে জাদু করা হয়, দেখা যায় জাদু করেছে কে? বান্ধবী। বান্ধবী জাদু করে সংসার ভেঙে দিয়েছে, পরে সেই স্বামীকে নিয়ে পালিয়েছে, হয় না এরকম? নাকি এগুলো শুধু মঙ্গল গ্রহেই হয় মনে হয়? তো সমাজের মধ্যে এগুলো কেন হয়? এর জন্য কিন্তু সে নিজেই দায়ী। সে তার স্বামীকে দেখিয়েছে, তার ছবি তার সামনে প্রদর্শন করেছে, অথবা তার গল্প এমনভাবে শুনিয়েছে। আজকাল তো বিভিন্ন গোপন জিনিসের গল্পও করে, গৌরব অনুভব করে মানুষের মধ্যে। তিন নম্বর, মুদাফাআতুল খাওয়াতির। কখনো যদি অন্তরের মধ্যে কোনো খেয়াল চলে আসে, এই খেয়ালকে সেখানেই দমিয়ে রাখতে হবে। দেখেন, অন্তরের মধ্যে খেয়াল আসাটা আমার হাতে না, কিন্তু খেয়ালটাকে স্থায়ী করা কিন্তু আমার হাতে। উদাহরণস্বরূপ, নামাজে দাঁড়ালেন, অনেকেই বলে হুজুর খুশু খুশুর সঙ্গে নামাজ পড়তে চাই, কিন্তু নামাজে দাঁড়ালে দুনিয়ার খেয়াল চলে আসে, দোকানের খেয়াল, ফ্যামিলির খেয়াল, তারপর আরও বিভিন্ন খেলাধুলা, বিভিন্ন চিন্তা চেতনা চলে আসে। তো চলে আসলো, এর কারণে আপনি পাপি হবেন না, কিন্তু আসার পর আপনি কি সেটাকে সরিয়ে দিচ্ছেন নাকি স্থায়ী করছেন, এটা হলো দেখার বিষয়। যদি এমন হয় চলে এসেছে কিন্তু আপনি এটাকে স্থায়ী করেননি, আপনি আবার নামাজের দিকে মনোযোগ দিলেন, ইমামের কেরাতের দিকে মনোযোগ দিলেন, তো এই অটোমেটিক চলে আসার কারণে আপনার গুনাহ হবে না। কোনো একদিন একটা মেয়েকে আগে দেখেছিলেন, যখন আপনি বুঝতেন না, জাহেলিয়াতের মধ্যে ছিলেন, হঠাৎ করে তার কল্পনা ভেতরে চলে আসলো, অথবা আপনার এক্স গার্লফ্রেন্ডের কথাই আপনার মনে চলে আসলো, কিন্তু আসার পর আপনি স্থায়ী করলেন না, আল্লাহ তাআলা এর কারণে আপনাকে ইনশাআল্লাহ কোনো গুনাহে আক্রান্ত করবেন না। কিন্তু যদি সেটাকে আপনি স্থায়ী করেন, ভাবনাকে দীর্ঘ করেন, তাহলে এর কারণে অন্তরে জিনা হতে থাকবে। চার নম্বর, আন-নিকাহ, বিয়ে। অনেক মানুষ আছে বিয়ের বাইরে গিয়ে নিজের চরিত্র ঠিক রাখার সমাধান করতে চায়। আল্লাহ তাআলা প্রাকৃতিক সমাধান দিয়েছেন বিয়ের মধ্যে। বিয়েকে তো দেওয়াই হয়েছে এজন্য যে মানুষের ভেতরে চাহিদা রাখা হয়েছে। এই চাহিদা একভাবে না একভাবে যদি সে নিবৃত করে, তাহলে এটা অন্য পন্থায় গড়াবে। এটা এমন একটা পানির স্রোত, যদি আপনি একদিকে ছেঁকান আরেকদিকে গিয়ে প্রবাহিত হবে। তা আল্লাহ বিয়ে দিয়েছিলেন নিজের চরিত্র ঠিক রাখার জন্য। আর আজকাল বিয়েকে বানিয়ে ফেলা হয়েছে জাস্ট একটা ফর্মালিটি, করতে হবে এজন্য করা। 35 বছর 40 বছরে যারা বিয়ে করে, তাদের বিয়ে কি চরিত্র ঠিক রাখার জন্য, না জাস্ট ফর্মালিটি রক্ষা করার জন্য, আল্লাহ ভালো জানে। সমাজের মধ্যে আজকাল ছেলেরা বাপের কাছে অথবা অন্য অভিভাবকের কাছে বিয়ের কথা বলতে পারে না। বললেই এক কথা, আগে নিজের পায়ে দাঁড়া, তারপর নিজে প্রতিষ্ঠিত হ, তারপরে এই সমস্ত বিয়ে শাদীর কথা। আরে বয়স কত হলো, এখনো নাক টিপলে দুধ বের হয়, এই 25 বছরেই মাত্র বিয়ে করেছো বা বিয়ে করার শখ জেগেছে। আর যদিও ছেলে চাইলে এই কথা বলতে পারে, আব্বা আপনি যেন কয় বছরে করেছিলেন, আর আপনার আব্বা জানি কয় বছরে কামটা সেরেছিল। কিন্তু সমাজের মধ্যে বিয়ের কথা বলাটা পাপ। তো দেখা যাচ্ছে একটা ছেলে যদি ধরেও নেই, 15 বছরে সে প্রাপ্তবয়স্ক হলো, যদিও বিরল, 12-13 বছরে প্রাপ্তবয়স্ক হয়ে যায়। তো ধরলাম 15 বছরে প্রাপ্তবয়স্ক হলো, হওয়ার পর তার বিয়ে হলো 30 বছরে, মাঝখানে কয় বছর? 15 বছর। আর এই বয়ঃসন্ধিকালের সময়টা, জীবনের শুরুর লগ্নটা, যখন যৌবনের জোয়ারে মাত্র স্রোত শুরু হয়েছে, তো সেই সময়টা কতটা কঠিন এটা আপনাদের সবারই জানা আছে। 30 বছর পর্যন্ত একটা ছেলের সামনে আপনি সমাজের মধ্যে সকল গুনাহের আসবাব খুলে রেখেছেন। গুনাহের আসবাব হাতের মুঠোয়, অনলাইনের গোনা, অফলাইনের গোনা, সহশিক্ষা, স্কুলের মধ্যে গেলে গোনা, কলেজের মধ্যে গোনা, হাটে গোনা, বাজারে গোনা, গোনা আর গোনা, চাইলেই গোনা করা যায়, মানে শুধু ইচ্ছা করলেই হয়, এমনকি কেউ যদি ইচ্ছা না করে তাও ঘাড়ের উপর এসে পড়ে। এই সমাজের মধ্যে আপনি তার যৌবনের মূল সময়টা, তার চরিত্র ঠিক রাখার কোনো ফিকির করলেন না, তাহলে এর দোষটা কার কাঁধে গিয়ে আপতিত হবে? দেখেন, আপনার সন্তান খায়, টাকাটা কে দেয়? আপনি দেন। সে কাপড় চোপড় পরে, টাকা কে দেয়? আপনি দেন। গার্লফ্রেন্ডকে নিয়ে যে ঘোরে, তার তো ইনকাম নেই, টাকা কিন্তু আপনার পকেট থেকে আদায় করে। সব কিছুর জন্য টাকা আসছে, কিন্তু এই সন্তানের ঈমান ঠিক রাখার জন্য টাকা আপনার পকেট থেকে আসতে রাজি না। আর এর আরেকটা কারণ হলো, বিয়েকে আমাদের সমাজে কঠিন বানিয়ে ফেলা হয়েছে। একটা বিয়েকে কেন্দ্র করে যেই পরিমাণ খরচ করা হয়, এর জন্য একটা ছেলেকে চাকরিতে জয়েন করার পর 2-5 বছর অপেক্ষা করতে হয়, টাকা জমাতে হয়। মোহরের টাকা দেয় এজন্য না, মোহরের টাকা কে দেয়? কিন্তু আনুষঙ্গিক খরচ এত বেশি দাঁড়িয়ে গিয়েছে, যেটা জাহেলিয়াতের একটা অংশ, যার কারণে বিয়ে কঠিন হয়ে গেছে। বিয়ে তো ছিল একটা সাদামাটা একটা ব্যাপার, ইজাব আর কবুলের নাম বিয়ে। খুতবাও কিন্তু বিয়ের অপরিহার্য কোনো বিষয় না, ইজাব আর কবুল সামনে দুইজন সাক্ষী, বেশ শেষ, কোনো হুজুরও জরুরি না। একটা ছেলে মেয়েকে বলবে তোমাকে বিয়ে করলাম, মেয়ে বলবো হ্যাঁ আমি রাজি, দুইজন সাক্ষী আছে, অভিভাবকদের সম্মতিক্রমে এতটুকু হয়ে গেলেই তো বিয়ে। হাজার ফ্যামিলি খাওয়াতে হবে, 10,000 মানুষের আয়োজন করতে হবে, সবগুলো জাহেলিয়াতের অংশ, বিয়েকে কঠিন বানানোর অংশ। তো শরীয়ত প্রাকৃতিক মাধ্যম দিয়েছে বিয়ে, বিয়েকে দেওয়া হয়েছে তাকওয়ার জন্য, কিন্তু আজকাল মানুষ বিয়েকে বানিয়ে ফেলেছে জাস্ট ফর্মালিটি। তো ফলাফল কি? ফলাফল হলো একদিকে বিয়ের আগেই তার চরিত্র নষ্ট হয়ে যায়, আর যার চরিত্র একবার নষ্ট হয়, একটা প্রবাদ বাক্য আছে, পাহাড় জায়গা থেকে সরে যেতে পারে কিন্তু চরিত্র মানুষের ঠিক হয় না। যে তার চরিত্র নষ্ট করে ফেলেছে, একাধিক নারীর মধ্যে সুখ পেয়েছে, বিয়ে করার পরও সে এক নারীর মধ্যে সন্তুষ্ট থাকতে পারবে না, 6 মাস বছর তারপর আগের সেই ব্যাধি তার মধ্যে আবার ফেরত আসবে। এই যে সমাজের মধ্যে এত পরকীয়া হয়, এর অন্যতম একটা কারণ এটা, মানুষ মজা পেয়ে গেছে এই একাধিক নারীর মধ্যে। তো এখন এক নারীর মধ্যে কিভাবে তাকে সন্তুষ্ট রাখবেন? তো বিয়ের ব্যাপারে ফিকির করা দরকার। যখন মানুষের মধ্যে শারীরিক যোগ্যতা চলে আসে, একেবারে 15 বছরে হতে হবে জরুরি না, যতদিন পর্যন্ত তাকে তারবিয়াত করে রাখা যায় তাকওয়া ঠিক থাকে ততদিন চলুক, কিন্তু যখন দেখা যাচ্ছে না তাকওয়া ধরে রাখা যাচ্ছে না, সে খারাপ পথে পা বাড়াচ্ছে, তখন আর সেই তার বয়স 21 হলো না 25 হলো না 28 হলো দেখার বিষয় না। কারণ ঈমান আগে, দুনিয়ার সকল নিয়ম নীতি পরে। ঈমানটাই যদি হারিয়ে ফেলি কি হবে এত ফর্মালিটি রক্ষা করে? আজকাল তো বাস্তবতা এমন যে বিয়েকে এত বেশি পেছানো হয়েছে, যার কারণে চরিত্র নষ্ট হয়তো হয়, বিয়ে করতেও ভয় পায়। ভয় পাবেই না কেন? কারণ বিয়ের পর স্ত্রীকে সন্তুষ্ট করতে পারবে এই গ্যারান্টি সে দিতে পারে না, কারণ আগেই সবকিছু শেষ করে ফেলেছে। তো যেই সমাজের মধ্যে গুনাহের আসবাব অনেক বেশি বেড়ে গেছে, সেই সমাজে বিয়ে তো আরো বেশি আগে হওয়া দরকার ছিল। আপনি সাহাবিদের জীবনী পড়ে দেখেন, সাহাবিয়া রাসুলের নাম বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলে, অনেকে রাসুলের নবুয়তের আগের কাজ দিয়ে দলিল দেয়, রাসুল বিয়ে করেছে 25 বছরে, সুতরাং আমরাও বিয়ে করবো 25 বছরে। তো ভাই, রাসুল তো বিয়ে করেছেন কাকে? যার আগে 2টা বিয়ে হয়ে গিয়েছিল, অনেকগুলো বাচ্চা ছিল, যার বয়স ছিল 40, তুমি এরকম একজন খালাম্মাকে বিয়ে করো। তো নবুয়তের আগের কাজ দলিল হবে না নবুয়তের পরের কাজ দলিল হবে? তো দেখো রাসুল তার মেয়েকে কয় বছরে বিয়ে দিয়েছে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বিয়ের সময় বয়স কত ছিল? অন্যান্য মেয়েদের বিয়ের সময় বয়স কত ছিল? সাহাবিরা তাদের মধ্যে সাধারণত কত বছর বয়সে বিয়ে হতো দেখুক মানুষ। আলীর বয়স কত ছিল? ফাতেমার বয়স কত ছিল? কাছাকাছি সময়ে দেখেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভি রহমতুল্লাহ আলাই, এই ভারত উপমহাদেশের শ্রেষ্ঠ একজন আলেমে দিন, সকল হাদিসের সনদ তার সঙ্গে গিয়ে সম্পৃক্ত হয়। তো সেই মানুষটা তো 15 বছরে সব লেখাপড়া শেষ করে বিয়েই করে ফেলেছেন। তো সমাজের মধ্যে যাদের নাম বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলেন, তাদের আদর্শের দিকেও তো একটু নজর দেওয়া দরকার। তো 4 নম্বর মাধ্যম হলো বিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইসতাতা মিনকুমুল বাআ, তোমাদের মধ্যে যারা খরচ দিতে পারবা, খরচের সামর্থ্য যাদের আছে, ফালিয়াতাজাওয়াজ, সে যেন বিয়ে করে ফেলে। সাহাবীদের মধ্যে কিন্তু এমনও হয়েছে, আলী রাদিয়াল্লাহু আনহু যখন বিয়ে করেছেন মোহর দেওয়ার ক্ষমতা তার ছিল, থাকতেই তো রাসূলের সঙ্গে, তখন শ্বশুর আব্বা তাকে কিছু হাদিয়া তোহফা দিল, সেগুলো দিয়ে সংসার শুরু করলো। এক সাহাবী আসলো বিয়ে করার জন্য, রাসুল আমি বিয়ে করব, বলল কি আছে, মোহর দিবা কি দিয়ে? তো অনেক খুঁজে খুঁজে পেলো যে একটা লোহার আংটি, বলল ঠিক আছে এটা দিয়েই করো। আর একজন তার কাছে কিছুই নেই, বলছে ঠিক আছে কোরআন পারো? হ্যাঁ পারো, তাহলে ঠিক আছে বউকে কোরআন শেখাতে থাকো, আপাতত কোরআনই তোমার বিনিময় হিসেবে চলবে, বিয়ে করে ফেলো। তো কত সহজ ছিল সেই জামানার মধ্যে বিয়ে। তো যারা বিয়ে করতে সক্ষম তারা যেন বিয়ে করে ফেলে। আর এরপরের ওষুধটা হাদিসে বলা হয়েছে, যারা বিয়ে করতে পারবে না, যে কোনো কারণে পাচ্ছে না, তাদের উপর অপরিহার্য হলো সওম, রোজা রাখা। ফাইন্নাহু লাহু উইজাউন, এই রোজাই তার জন্য প্রতিষেধক হবে, সহিহ বুখারী 5065 নম্বর হাদিস। দেখেন রাসুল হাদিসে বলেছেন রোজা বিয়ের একটা বিকল্প হতে পারে, কিন্তু অনেক মানুষই এসে যখন আমাদেরকে বিকল্প জিজ্ঞেস করে, হুজুর বিয়ে তো করতে পারছে না, আপাতত কোনো একটা বিকল্প বলেন, রোজার কথা বললে বলে হ্যাঁ এটাই কাম হয় না, অনেক ট্রাই করেছে কাজ হয় না। রাসুল বলছেন হাদিসের মধ্যে, আর হাদিসটা আছে বুখারীতে, নিশ্চিত সহি হাদিস, তো রাসুলের কথা কি মিথ্যা? তাহলে আপনার রোজায় কাজ হচ্ছে না কেন? তার মানে যেভাবে রোজা রাখলে কাজ হবে আপনার রোজাটা সেভাবে হচ্ছে না। একদিন রোজা রাখলেন মাসে একদিন, আর সকালে আর ইফতারে মিলে এমন খাওয়া খেলেন, বিশেষ করে ইফতারে আধা কেজি বুট সাবার করে দিলেন, যে বুট খেলে এমনি শরীরের মধ্যে গরম চলে আসে, আর আপনি ভাবছেন এই রোজার দ্বারা আপনার কাজ হবে? কোনোদিনও হবে না। যে বিয়ে এখনো করেনি বা করেছে কিন্তু বউ কাছে নেই, থাকে না অনেক সময় শহরে আছে বিদেশে আছে বউ কাছে নেই, সে কোন রোজার দ্বারা তার কাজ হবে? টানা রোজা রাখবে, একটা না একদিন না, শুধু 10 দিন 15 দিন লম্বা সময় রোজা রাখবে, এবং খাবার কমিয়ে দেবে। খাবার কমিয়ে দেবে মানে কি, ইফতার আর সাহরির মধ্যে অত বিলাসিতা এবং শরীরের সকল মানে ঘাটতি পূরণ করার মতো খাবার রাখবে না, হালকা খাবার খাবে। উদ্দেশ্য কি, শরীর যখন দুর্বল হবে শাহওয়াত কমে যাবে, শরীরও দুর্বল রাখবেন না, আপনি আপনার এই সিক্স প্যাক বানিয়ে বসে থাকবেন আর ভাববেন যে আপনার ভেতরে শাহওয়াত কমে যাবে, এটা তো কোনোদিনও হবে না। রোজার দ্বারা উদ্দেশ্য দুর্বলতা সৃষ্টি করা, যখন দুর্বলতা আসবে তখন এমনি শাহওয়াত কমে যাবে। ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলী বলেন, কুল্লামা কাল্লাল আকলু দাউফাতি শাহওয়া, যদি রোজা রাখতে নাও পারেন তাহলে আরেকটা ওষুধ, খাবার যখন কমে যায় শাহওয়াত দুর্বল হয়ে যায়, অকুল্লামা দাউফাতি শাহওয়া কাল্লাতিল মাআসি, আর যখন শাহওয়াত তথা যৌন উত্তেজনা কমে যায় গুনাহ কমে যায়। ৬ নম্বর, মন্দ সঙ্গী থেকে দূরে থাকতে হবে। সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ সর্বনাশ। আপনার ফ্রেন্ড সার্কেল ঠিক করতে হবে। হাদিসের মধ্যে আছে রাসূল বলেন, আল মারউ আলা দীনি খলিলিহি ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিলু, আবু দাউদের হাদিস 8433 নম্বর। রাসূল বলেন প্রতিটা ব্যক্তি তার বন্ধুর দীনের উপর, ধর্মের উপর, আদর্শের উপর প্রতিষ্ঠিত হয়। সুতরাং তোমাদের প্রত্যেকে যেন ভালো করে লক্ষ্য করে কাকে বন্ধু বানায়, তো কার সঙ্গে আপনার ওঠা বসা। যদি মুমিনদের সঙ্গে, আল্লাহ ভীরুদের সঙ্গে, হাক্কানি রব্বানি ওলামায়ে কেরামের সঙ্গে, দীনের দায়ীদের সঙ্গে, আল্লাহর পথের মুজাহিদদের সঙ্গে আপনার ওঠা বসা থাকে, আপনার মধ্যে এই গুণগুলো চলে আসবে। আর যদি মুনাফিকদের সঙ্গে, পাপীদের সঙ্গে, খারাপ মানুষদের সঙ্গে আপনার ওঠা বসা হয়, আপনার মধ্যে দুদিন আগে আর দুদিন পরে এই খারাপ দোষগুলো চলে আসবে। এজন্য ফ্যামিলিরও এই দিকটা লক্ষ্য রাখা দরকার। মানুষ যে নেশায় জড়ায়, অধিকাংশ মানুষ কিন্তু এই সঙ্গের দ্বারাই নেশায় জড়ায়। প্রথম দিন আপনি কারো মুখে সিগারেট তুলে দেন, কাস্তে কাস্তে তার জীবন শেষ হয়ে যাবে, কিন্তু একসময় সিগারেট তার কেন এত প্রিয় হয়ে যায়। আজকাল তো দেখা যায় মেয়েরাও সিগারেট টানে, এটাকে একটা ঐতিহ্যের প্রতীক মনে করা হয়। তো কেন? কারণ একটাই, যে সৎসঙ্গ গ্রহণ করেনি, অসৎ সঙ্গকে গ্রহণ করেছে। ৭ নম্বর, ফিতনার জায়গা থেকে দূরে থাকতে হবে। যেখানে ফিতনা সেখান থেকে ভাগতে হবে। কোরআন বলছে ফাফিরু ইলাল্লাহ, আরে গুনাহ থেকে আল্লাহর দিকে দৌড়ে দৌড়ে ভাগো, পালাও। ফিররু মানে পালাও, পলায়ন করো, আল্লাহর দিকে পালাতে হবে। যেখানে গুনাহ সেখান থেকে ভাগতে হবে। যেই বিয়ের মজলিসে গুনাহ হবে, যেই দাওয়াতের অনুষ্ঠানে আমি জানি ফ্রি মিক্সিং হবে, সেখানে যাওয়া যাবে না। আজকাল যে সমস্যাটা হয় যুবক ছেলেপেলেরা, তাদের জন্য বিশেষভাবে একটা করণীয় হলো, যতক্ষণ ঘুম বেশি না আসবে বিছানায় না যাওয়া উচিত। আর বিছানায় যখন যাব তখন ল্যাপটপ, অ্যান্ড্রয়েড ফোন এগুলো না নেওয়া উচিত। কেন? কারণ জায়গাগুলো ফিতনার জায়গা। আমি যখন শয্যা গ্রহণ করলাম এমনি শরীরের মধ্যে একটু অলসতা চলে এসেছে, শয়তান এবং নফস সুযোগ পেয়ে গেছে। আরও যদি সেই সময় থাকে আমার হাতে কোনো ডিভাইস, গুনাহ সহজ হয়ে যায়। আর গুনাহের সময় বাপ মা তো আর পাহারা দেয় না, পাহারা দিয়ে যদি ডিভাইস দূরে রাখে অন্তরকে তো আর দূরে রাখতে পারে না। এজন্য এই বিষয়টা লক্ষ্য রাখা দরকার। যাদের সমস্যা হয় ডিভাইসগুলো হাতে আসলে গুনাহে লিপ্ত হয়ে যায়, তাদের একান্তেই ডিভাইসগুলো হাতে না নেওয়াই উচিত। হ্যাঁ, যখন আশপাশে মানুষজন থাকে তখন ব্যবহার করতে দোষ নেই। ঘরের মধ্যে আপনি কম্পিউটার ব্রাউজ করে, কম্পিউটার ব্যবহার করেন, এমন জায়গায় কম্পিউটার সেট করা উচিত ডাইনিং রুমের মধ্যে বা অন্য কোথাও, যেখানে অন্য কেউ সহজে তাকালেই দেখতে পারে কি করছে। রুমের এক আড়ালে, এক প্রান্তের মধ্যে আপনি যদি সেট করেন, আজ না হোক দুই দিন পর আপনি গুনাহে লিপ্ত হয়েও যেতে পারেন। এজন্য ফিতনার যত জায়গায় আছে, যেখান থেকে ছিদ্র পথ দিয়ে হলেও কোনো না কোনোভাবে গুনাহ আসতে পারে, সেই জায়গা থেকেই দূরে থাকা দরকার। আমি আমার ভাইয়ের বাসায় বেড়াতে গেলে আমি জানি ভাবি সেখানে পর্দা করে না, আমার সামনে চলে আসবে, বিভিন্ন ধরনের কথাবার্তা আমার সঙ্গে বলবে, গুনাহ হয়ে যাবে সেখানে। তাহলে ভ্রাতৃত্বের বন্ধনের দাবি তো যাওয়া, গুনাহ থেকে বাঁচার দাবি হলো না যাওয়া। ভাইয়ের সঙ্গে অন্য কোথাও দেখা করা যাবে কিন্তু সেখানে যাওয়া উচিত হবে না। তো ফিতনার জায়গা থেকে দূরে থাকতে হবে, কোরআনের ভাষায় ফাফিরু, হাঁটতে হবে, পালাতে হবে। ৮ নম্বর, প্রতিটা সময়ের দিকে লক্ষ্য রাখতে হবে, মুহাসাবা করা দরকার। আমার দিনের সময়গুলো কোন কাজে লাগছে? দিনের মধ্যে উদাহরণস্বরূপ জাগ্রত অবস্থায় আমার কাজ করার মতো সুযোগ আছে 12 ঘন্টা, আমি কয়েক ঘন্টা করছি। হ্যাঁ, যেই সময়টা আমি দুনিয়া অর্জনের পেছনে দিচ্ছি, যেহেতু রিজিক অন্বেষণ করার আদেশ আল্লাহ দিয়েছেন, সেটাও কাজ, কিন্তু অলসতার মধ্যে আমার কতটুকু সময় যাচ্ছে, এই সময়গুলো সম্পর্কেও তো আল্লাহ আমাকে জিজ্ঞেস করবে, গোটা জীবন সম্পর্কে জিজ্ঞেস করা হবে। যেই জীবনের মধ্যে খুঁজলে দেখা যাবে 5 বছর পরিমাণ সময় একেবারে ফাও গেছে। মানুষ গেম খেলে, বলে ভাই গেম খেলছেন কেন, জবাব দেয় হুজুর একটু সময় কাটাচ্ছি। তো মুসলমান আবার সময় কাটায় কিভাবে, তার জীবনে সময় আর কয় ঘন্টা দেওয়া হয়েছে, 60 বছর 70 বছরের হায়াত নিয়ে এসেছে, আর সময় কাটানোর জন্য সারাটা জীবন সুযোগ তো জান্নাতে দেওয়া হবে, দুনিয়া তো কাটানোর জায়গা না, অর্জনের জায়গা। হাদিসের মধ্যে আছে নিয়ামাতান, দুটো নিয়ামত এমন, মাকবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, অধিকাংশ মানুষ এই ব্যাপারে ধোকার মধ্যে পড়ে আছে, আসসিহাতু ওয়াল ফারাগ। এক নম্বর হলো সুস্থতা, যৌবনে সুস্থ থাকে, আমল করে না, বুড়া হয়ে গেলে শরীর চলে না, আমলের জজবা আসে, ওয়াল ফারাগ। আর একটা হলো অবসর। তো এই দুটো নিয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষ ধোকার মধ্যে পড়ে আছে, সহিহ বুখারীর হাদিস 6412 নম্বর। আর 9 নম্বর আমল হলো সর্বশেষ, যেটা জান্নাতের নিয়ামতগুলোর কথা স্মরণ করা। শুধু জাহান্নামের ভয় আমাকে গুনাহ থেকে বাঁচাবে না, একদিকে লাগবে জাহান্নামের ভয়, একদিকে লাগবে জান্নাতের আশা, দুটো জিনিস সামনে রাখতে হবে। আমার নবী বাশিরও ছিলেন, নাজিরও ছিলেন। বাশির মানে সুসংবাদদাতা, নাজির মানে সতর্ককারী। কারো ভিতরে আশা যদি বেড়ে যায়, শুধু ফজিলত জানে কিন্তু জাহান্নামের ভয় তার ভেতরে মোটেও নেই, সেই সম্পর্কে জানেই না, তাহলে বেশি আশা অনেক সময় গুনাহের কারণ হয়, গুনাহে লিপ্ত হয় আর ভাবে আল্লাহ তো ক্ষমা করবেই। আবার কারো ভেতরে ভয়ও যদি বেশি বেড়ে যায়, জান্নাতের কোনো আশা নেই, এই ভয় অনেক সময় তাকে হতাশ করে ছাড়ে, তাকে এবাদত থেকে সরিয়ে দেয়। এজন্য আশাও লাগবে ভয়ও লাগবে। আল ঈমান বাইনাল খাউফ ওয়াল রাজা, আকীদায়ে তাহাওয়ী কিতাবের মধ্যে ইমাম তাহির রহমাতুল্লাহ আলাইহি আমাদের একটা আকীদার কথা উল্লেখ করেছেন, ঈমান আশা এবং ভয়ের মাঝামাঝি, মাত্রাতিরিক্ত আশাও না, মাত্রাতিরিক্ত ভয়ও না, আশাও থাকবে ভয়ও থাকবে। নেক আমল করব জান্নাতের আশা নিয়ে, গুনাহ থেকে বাঁচব জাহান্নামের ভয়। তো জান্নাতের প্রতিটা নিয়ামত সম্পর্কে জানা দরকার। জান্নাত নিয়ে আমাদের সমাজে আলোচনা কম, পড়ালেখাও কম, বইপত্রও কম, কিন্তু জান্নাত নিয়ে জানা দরকার, বিশেষ করে জান্নাতের হুর সম্পর্কে জানা দরকার। জান্নাতের হুর সম্পর্কে আপনার নলেজ যত বেশি ক্লিয়ার হবে, যত বেশি স্বচ্ছ হবে, ব্যাপক হবে, পরিব্যাপ্ত হবে, তত বেশি আপনি ইনশাআল্লাহ গুনাহ থেকে বাঁচতে পারবেন। কারণ যখন কোনো নারীর দিকে আপনার নজর পড়তে যাবে, আপনি ভাববেন আরে এই দুনিয়া আর এই পুতি গন্ধময় নারীদের দিকে আমি তাকাচ্ছি, এর দ্বারা তো আমি জান্নাতের চির সুন্দরী চির পবিত্র নারীদেরকে হাতছাড়া করে ফেলছি, আরে তাদের জন্য এদেরকে কোরবান করা তো খুবই সামান্য ব্যাপার। দুনিয়ার নারীরা তাদের তো না পায়ের ধুলার সমান হতে পারে, যাদের ব্যাপারে বলা হয়েছে দুনিয়ার মধ্যে যদি সামান্য একটু তাকাতো, দৃষ্টি পড়ত, তাহলে গোটা দুনিয়া আলোকিত হয়ে যেত। তো সেই সমস্ত নারীদেরকে আল্লাহ সৃষ্টি করে রেখেছেন, সৃষ্টি আগামীতে করবেন তা না, সৃষ্টি ইতিমধ্যে করে রেখেছেন, জান্নাত সৃষ্ট জাহান্নাম সৃষ্ট, সৃষ্টি করে রেখেছেন আমার জন্য, এখন আমি আমার গুনাহের দ্বারা কেন তাদেরকে হাতছাড়া করবো। তেজন্য জান্নাতের হুর সম্পর্কে খুব বেশি স্বচ্ছ ধারণা অর্জন করা দরকার। তা আল্লাহ যদি চান আগামী সপ্তাহে ইনশাআল্লাহ, আফোন আগামী সপ্তাহে আমি থাকবো না, টাঙ্গাইল এবং শেরপুর জেলায় 2 দিনব্যাপী সফর আছে, এর পরের সপ্তাহে ইনশাআল্লাহ হুর সম্পর্কে আমাদের এখানে আলোচনা হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিষয়গুলো সঠিকভাবে জানার, বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।